কারণ তিনি যদি কাউকে ভালোবাসেন, কারো মঙ্গল কামনা করেন, কেবলমাত্র তাদেরকেই দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটাই মাত্র দৃশ্য, তা হচ্ছে গোটা ইহুদি খ্রিস্টান কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, মুসলিম জাতির বাড়িঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের শিশুরা যদি ইসরায়েলের ট্যাঙ্কের দিকে কোন একটা ঢিলা ছুড়ে মারে, তার জবাবে ইহুদি সৈনিকেরা ট্যাঙ্কের গোলা দিয়ে শিশুদের বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। একদিকে মুসলিম জাতির অবস্থা, ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ শিশুদেরকে হত্যা করল, এরপরে বাকি মুসলিমদেরকে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করল, লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করল, আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন গুয়ান্তানামো বে নামক কারাগারে, আবু গারিব কারাগারে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তার ছবি ইন্টারনেটে পত্রপত্রিকায় প্রকাশ করেছে। সেখানে মুসলিম যুবকদেরকে নির্যাতন করে উলঙ্গ করে তারপরে ইটের উপরে ইট রেখে যেরকম মানুষ দেয়াল গড়ে, এরকম ভাবে মুসলিমদেরকে একজনের উপর একজনকে রেখে তারা পিরামিড তৈরি করেছে। মুসলিম জাতির প্রাণপ্রিয় কিতাব কোরআনুল করিমের গায়ে তারা ক্রুশ এঁকে দিয়েছে। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, মুসলিম মা বোনদেরকে ধরে নিয়ে এক এক রাতে 20-25 জন আমেরিকান সৈন্য তাদেরকে ধর্ষণ করেছে এক একজনকে। আপনারা ইন্টারনেট থেকে হয়তো জেনেছেন, ওই কারাগার থেকে আমাদের একজন বোন, নামটাও তার আল্লাহর নবীর ছোট মেয়ের নামে, নাম ফাতেমা, ফাতেমার চিঠি নামে ইন্টারনেট থেকে আপনারা দেখবেন, তিনি সেই জেলখানার থেকে রক্ত বের করে নিজের শরীর রক্তকে কালি বানিয়ে ওরনাকে চিঠি বানিয়ে গোটা মুসলিম জাতিকে জানিয়ে দিল এই কারাগারে কিভাবে মুসলিম বোনদের উপরে ধর্ষণ হচ্ছে। তিনি লিখেছেন, আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদের পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানদের সন্তান জন্ম নিয়েছে, আমরা যেখানে আত্মহত্যা করব তারও কোনো ব্যবস্থা নেই, আমাদের কয়েকজন বোন দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। এরকম চিঠি জানার পরেও আজকে মুসলিম জাতি ঘুমিয়ে আছে। আপনারা জানেন কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হিন্দুরা হত্যা করছে, এ পর্যন্তই ক্ষান্ত নয়, আজকে মুসলিমদের দারিদ্রতার সুযোগ নিয়ে অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, কাদিয়ানি বানানো হচ্ছে, শিয়া বানানো হচ্ছে, আর মুসলিম দেশগুলোকে বিভক্ত করা হচ্ছে। ইন্দোনেশিয়ার একটা বিশাল এলাকা পূর্ব তিমুরকে তারা খ্রিস্টান রাজ্য হিসেবে স্বাধীন করে নিয়েছে, সুদানের আর একটা এলাকা দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাজ্য বানিয়েছে, একই নিয়মে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে উপজাতিকে খ্রিস্টান বানিয়ে, দারিদ্র অশিক্ষিত মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে, এই পার্বত্য অঞ্চলকেও খ্রিস্টানদের আলাদা স্বাধীন রাজ্য বানাবার চক্রান্ত চলছে। একদিকে অবস্থা, আর একদিকে মুসলিম জাতি আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। মুসলিমদের মধ্যে নানান রকম ফেরকা তৈরি হয়েছে। একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করবে, তো তার লিডারের কাছে গিয়ে বলল যে আমি এরকম মুসলিম হতে চাই। রাজনীতিবিদ লিডার মুসলমানদের অবস্থা জানে, তিনি বললেন তুমি যে মুসলিম হতে চাও, কোন মুসলিম হইবা, শিয়া না সুন্নি? যদি শিয়া হও তাহলে ওদের মধ্যে 32টা গ্রুপ আছে, কোন গ্রুপে তুমি যাইবা? আর যদি সুন্নি হও তাহলে আবার তোমাকে চিন্তা করতে হবে, সুন্নি হলে তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি কোন মাঝাবে ঢুকবা? যে কোনোটাই ঢুকবে, ওদের মধ্যে আবার তরিকা আছে, সুফিদের তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরকম ভাবে কেউ লিখেছে 126 তরিকা, কেউ 350 তরিকা লিখেছে। তুমি কোন তরিকায় যাইবা? তুমি যেই তরিকাই যাও, এদের মধ্যে আবার নানান শাখা আছে, দেওবন্দি, বেরুলভি, বিভিন্ন রকমের গ্রুপ আছে। ওরা শুধু নিজেরা বিভক্ত হয়েছে পর্যন্ত না, ওদের এক এক পীরের মুরিদের টুপিগুলো পর্যন্ত আলাদা করে এক এক রকম তৈরি করেছে। কেউ পাস করলি, কেউ গোল, কেউ পাস করলির উপরে আবার আর এক দোতলা, নানা রকম ভাবে তারা আলাদা করে ফেলেছে। শেষ পর্যন্ত হিন্দু গুরু বলল যে ভাই দরকার নাই, আমি ইসলাম গ্রহণ করব না, আমি যে ইসলাম কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, সেই ইসলামে কোনো দল নেই, কোনো ফেরকা নাই। এজন্য আমি কোরআনুল কারীমের সূরা নাহলের 9 নম্বর আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কসদুস সাবীল ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাহি কসদুস সাবীল, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখানো। আল্লাহর দায়িত্ব কি? ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনহা জাইর, আর অনেক রাস্তা আছে বক্র বাঁকা। ওয়ালাউ শা আলহাদাকুম আজমাইন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করতেন, চাইতেন, তাহলে দুনিয়ার সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে এক দল মুসলিম বানাতে পারতেন, সবাই পরিচিত মুসলিম। কিন্তু আল্লাহ এটা চান নাই, পরীক্ষা করতে চাচ্ছেন। এজন্য একদিকে সোজা রাস্তা দেখাই দেন, আর একদিকে বক্র রাস্তাগুলো পরিষ্কার করে দিলেন। সূরা দাহারে আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাদেরকে সোজা রাস্তা দেখাইয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবীলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সোজা রাস্তা আমি পরিষ্কার করে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এখন তাদের ইচ্ছা, হয়তো তারা আমার কৃতজ্ঞতা আদায় করবে, সঠিক পথে আসবে, নতুবা তারা অকৃতজ্ঞ হয়ে বক্র পথে চলে যাবে। কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয়ই এটাই আমার রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার রাস্তা যা একেবারে সোজা এবং সরল, সহজ রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা কেবলমাত্র সেই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা অনেকগুলো রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, আলাদা করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়াত করছেন, হুকুম করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। 3 নম্বর আয়াত সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা। কয়টা রাস্তা? সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা কতগুলো হয়? অনেকগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো তরিকার দিকে। আলা বাসিরাতিন, আমি বুঝে শুনে বাসিরার উপরে প্রতিষ্ঠিত থেকে ডাকছি। আনা মানিত্তাবানি, আমার যে কাজ আমিও মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি। ও মানিত্তাবানি, এবং যারা আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকবে, অন্য কোন তরিকার দিকে ডাকবে না। না চিশতিয়া, না কাদরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, হে নবী আপনি বলে দিন আমি শুধু আল্লাহর দিকে ডাকি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআমের 153 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝালেন, একটা সোজা দাগ দিলেন প্রথমে, এরপরে ডানে আর বামে অনেকগুলো দাগ দিলেন। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের 4142 নম্বর হাদিস, নাসাই শরীফের 11175 নম্বর, মিশকাতে আছে 166 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما, আল্লাহর নবী আমাদেরকে বোঝানোর জন্য, কোরআনের ব্যাখ্যা বোঝানোর জন্য, সূরা আনআমের 153 নম্বর আয়াতের অর্থ বোঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন। وخط خطوطا عن يمينه, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন। অখুতুতান আন শিমালিহি, এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মাঝখানের সোজা রাস্তা কার রাস্তা? এরপরে ডান দিকে বাম দিকে ইঙ্গিত করে বললেন ওয়াহাদিহি সুবুলুন, আর এই ডান দিকে আর বাম দিকে অনেকগুলো রাস্তা রয়েছে। সুবুলু শায়াতিন, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কে বসে আছে? যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, যখনই কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এবারে তওবা করে সে মসজিদে আসলো, আল্লাহকে ডাকতে চায়, শয়তান এসে বলে তুমি সারা জীবন পাপ করেছ, গুনাহ করেছ, অন্যায় করেছ, এরকম তুমি আল্লাহকে ডাকলে পাইবা না, একজন পীর ধরতে হবে। এরপরে একজন পীর ধরাইয়া দেয়, শয়তানের কাজ হচ্ছে একজন পীর ধরাইয়ে দেওয়া, এরপরে তার দায়িত্ব শেষ। এরপরে শয়তানের বাকি মিশন পীর সাবরাই আঞ্জাম দিয়ে থাকে। শয়তানের বাকি কাজ করে কারা? শয়তানের কাজ হল মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করা। এই কথাটা আমি বলছি না, চরমনাই পীর দেশের সবচেয়ে হক্কানি পীর বলে যাকে মানুষেরা। এই পীর সাহেবের একটা বই আছে ভেদে মারিফাত বা ইয়াদে খোদা, এ বইয়ের 34 পৃষ্ঠায় লিখেছেন বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে মাফ করতে চান না। পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে যখন বলে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে আল্লাহ আসলে কি বিষয়টা এরকম, আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে সমস্ত বান্দা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বললেন নৈরাশ হইও না, আমার কাছে তওবা করো, সব গুনাহ ক্ষমা করে দিব। আর পীর সাহেব লেখলেন যে আল্লাহ মাফ করতে চান না, পীর সাহেবেরটা মানব না আল্লাহটা মানব। পরিষ্কার হয়ে গেল সূরা জুমারের 53 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, আমাকে ডাকতে গিয়ে কোনো ভায়া মাধ্যমের দরকার নেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু কোনো ভায়া মাধ্যম আছে? আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। গোলামি করি কার? না কোনো ভায়া মাধ্যম আছে? সরাসরি না ভায়া মাধ্যমে? কেন আল্লাহ এটা শিখালেন? একটা বড় নেতা যদি আসে তাকে মানপত্র দেওয়া হয়, মানপত্রের তিনটা অংশ থাকে, কয়টা অংশ? প্রথম অংশে তার প্রশংসা করা হয়, দ্বিতীয় অংশে তার সঙ্গে সম্পর্ক বয়ন করা হয়। প্রথম অংশে লেখা হয় আপনি সদরঘাটের কামান মস্তানি জামান, আপনি অমুক তমুক, এরকম ভাবে বিভিন্ন প্রশংসা করে তাকে ফুলানো হয়। এরপরে পরিচয় দেওয়া হয়, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে আমরা সকলেই ভোট দিয়েছি, সম্পর্ক বয়ন করুন। এরপরে তিন নম্বরে শুরু হয় দাবি দেওয়া, আমাদের রাস্তা লাগবে, পোল লাগবে, স্কুল লাগবে, মাদ্রাসা লাগবে, আরো কত কিছু লাগবে, যুবকদের বউ লাগবে, এরকম দাবি দেওয়া পেশ করা হয়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন। সূরায়ে ফাতিহাও একটা মানপত্র যেন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। প্রথমে দাঁড়িয়ে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামিন, গোটা জগৎসমূহের রব প্রশংসা করা হচ্ছে। আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত প্রশংসা করা হলো। এবারে প্রশ্ন হলো, বান্দা তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? তুমি তো আমার প্রশংসা করলে, তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে? তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা? তোমার মনের মধ্যে কোনো পীর বাবা আছে কিনা? কোনো খাজা বাবা আছে কিনা? কোনো গাজা বাবা আছে কিনা? কোনো ল্যাংটা বাবা আছে কিনা? কোনো জুলফে দরাজ, গেসু দরাজ, এরকম কোন বান্দা নওয়াজ, গরিব নওয়াজ কত রকম আছে না এরকম? এইগুলোর অর্থ আপনারা জানেন না, জানলে বুঝতেন যে হিন্দুদের চেয়ে কত জঘন্য আকিদা এগুলো। আমাদের দেশে বলে আল গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, বলে না এরকম গাউসুল আজম বাজ ভান্ডারী, অর্থটা জানলে বুঝতেন কি অর্থ। গাউস মানে হচ্ছে বিপদে সাহায্য করা, ত্রাণ করা, আর আজম মানে হচ্ছে সবচেয়ে বড়। এবারে দুইটা অর্থ মিলান, আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় ত্রাণকর্তা, বিপদে সাহায্য করার মালিক কে? না কোন মানুষ। তাহলে যারা গাউসুল আজম বলে কোন মানুষকে লকব দিল তারা মুসলিম আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পরিষ্কার করে দিলেন, তোমার প্রশংসা আমি শুনবো না, তোমার মানপত্র আমি গ্রহণ করব না, আগে পরিচয় দাও তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি। এবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু, আল্লাহ আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে, ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, কোনো বুজুর্গের গোলামি করি না, কোনো অলির গোলামি করি না, কোনো মানুষের গোলামি করি না, ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমার পরিচয় হচ্ছে আমি তোমার গোলাম আর তুমি আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাম, তবে কার গোলাম? না খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না পীর বাবার গোলাম, আমরা কোন মানুষের গোলাম না, না নবী রাসূলের গোলাম? আমাদের দেশে মানুষ নাম রাখে গোলাম মুস্তফা, রাখে কিনা? কি সুন্দর নাম রাখে, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম। আমরা কি মুস্তফার গোলাম না আল্লাহর গোলাম? এই নামগুলো কিসের? আব্দুল নবী, নবীর গোলাম। আব্দুল আলী, আলী যদি আল্লাহর নাম হয় তাহলে আপত্তি নেই, আল্লাহর একটা নাম আছে। কিন্তু আমাদের দেশের মানুষ বোধ হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে মনসুব করে বলে আব্দুল আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার গোলাম। কানিজ ফাতেমা, এটা কাছে ফারসি হয় আব্দুল ফাতেমা। কানিজ মানে হলো বান্দি, দাসী। কানিজ ফাতেমা মানে ফাতেমার গোলাম। আমরা কি ফাতেমার গোলাম না আল্লাহর গোলাম? ইয়াকা নাবুদু। এই জন্যই কালেমাতুল শাহাদার মধ্যে বলতে হয় ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনিও আল্লাহর গোলাম। কার গোলাম? তিনিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সমস্ত মানুষ আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? ইয়া আইয়ুহান নাস, আন নাস বলে কোন মানুষকে বাদ দেওয়া হয় নাই, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংটা বাবা ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? ফকির কেন বললেন? তাফসিরে লেখে দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির, একজন ভিক্ষুক, আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে যে আমিও যেরকম ভিক্ষুক ও সেরকম ভিক্ষুক, ওর কিছু দেওয়ার মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা বুঝাবার জন্য কোরআনুল কারীমে স্পষ্ট করে দিলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। সব যখন বলা হলো কেউ বাকি নেই, সমস্তকে আল্লাহ তাআলা ফকির বললেন, কাজী কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাবো কার কাছে? এই জন্য সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবেদন শুরু হলো ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, আমাদের পরিচয় হচ্ছে তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম। এবারে আল্লাহ তাআলা বলছেন তাহলে বলো কি কি বলতে চাও। এবারে বান্দা বলছে ওয়া ইয়াকা নাস্তাঈন, মানপত্রের তৃতীয় অংশ দাবি দেওয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই। এবারে কি সাহায্য করতে পারি বলো, কি সাহায্য চাও? রাস্তা চাও, পুল চাও, না স্কুল কলেজ চাও? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন না ওইগুলো চাইবার, আমার কাছে, আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তোমাকে পাওয়ার জন্য সরল সোজা রাস্তা, যেটা সঠিক রাস্তা যেটা ওইটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে মুসলিমদেরকে জন্য দুইভাবে গোমরা করা হচ্ছে, একদিকে রাষ্ট্রীয় ভাবে আর একদিকে ধর্মীয় ভাবে। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষরা। কয় শ্রেণীর মানুষেরা? কথাটা আমার না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষেরা। এক প্রকার মানুষ হচ্ছে শাসক গোষ্ঠী, ইল্লাল মুলুকু শাসক গোষ্ঠী, ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওলামায়ে সু, ওলামায়ে আলেম দুই প্রকার। এক প্রকার হচ্ছে ওলামায়ে রব্বানী, যারা কোরআন এবং হাদিসের সঠিক এলেম রাখে এবং আমল করে এবং প্রচার করে। আর এক প্রকার হচ্ছে ওলামায়ে শয়তানি, ওলামায়ে শয়তানের গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামাউ উমানাউদ্দিন, আলেমরা হচ্ছে দিনের আমানতদার। মা লাম ইউখালিতিল উমারা, যতক্ষণ পর্যন্ত শাসকদের কাছে ঘুরঘুর না করবে। ফাইদা খালাতুহুম, যখন আলেমগণ শাসকদের দরবারে ঘুরবে, শাসকদের পা চাটা গোলাম হবে। ফাহুম লুসুসুদ্দিন, তখন তারা ইসলামের আমানতদার তো দূরের কথা, ওরা হয় ইসলামের চোর। ওরা কি চোর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানা চাও, আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম বললেন, আমা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জুব্বুল হুজুন কি জিনিস? কি জিনিস থেকে আপনি আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন? জুব্বুল হুজুন কি জিনিস? আল্লাহর হাবিব বললেন যে জাহান্নামের একটা গর্তের নাম হল জুব্বুল হুজুন। এত মারাত্মক গর্ত সেটা, এটা আব্বাজ মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবা মিয়ামাররা, যে জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নাম গুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানা চায়। কতবার? এত মারাত্মক জাহান্নাম, ওই জাহান্নামের থেকে আল্লাহর জাহান্নাম গুলো পর্যন্ত ভয়ে 400 বার পানা চায়। এবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমাই ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই মারাত্মক জাহান্নামে কারা প্রবেশ করবে, কি তাদের পরিচয়? আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, ইবলিস। আল্লাহর হাবিব বললেন যে না, এরা না, এদের চেয়েও মারাত্মক আর একদল কুফফার আছে। আবু জাহেল আবু লাহাবরা আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারে নাই, আল্লাহর কালামের ভুল ব্যাখ্যা করে মানুষকে গোমরা করতে পারে নাই। একদল মানুষ তাদের চেয়ে বড় মারাত্মক রয়েছে, এরা আল্লাহর কোরআন দিয়ে তারপরে মানুষকে গোমরা করে। আল্লাহর হাবিব বললেন, সেই লোকগুলো হচ্ছে আল উলামা আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেম সম্প্রদায় যারা মানুষকে গোমরা করে আর শাসকদের পা চাটা গোলামি করে, মানুষদেরকে ভুল পথে নিয়ে যায়। একটা ভণ্ড বেদাতি পীর, সুরেশ্বরের পীর, বইয়ের নাম সিররে হক জামে নূর, এই বইতে পরিষ্কার লেখল, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ আর রোজা লাগে না, ইবাদত লাগে না। দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। এইটা কি বুঝ পারবে? বুঝ পারবে বোমা মেরে মুসলমানদের হামলা করতে, এতে কিছু মুসলিম মারা যায় কিন্তু এতে ক্ষতি হয় না। কি হয় না বলে, কেমন কথা, ক্ষতি হয় না? ইরাকে যখন বুশ হামলা করল, তখন ইরাকে কোন আল কায়দা ছিল না, মুসলমান মদ পান করত। যেই সাদ্দাম হোসেন বোরকায় আগুন লাগিয়ে দিয়ে বলেছিল যে ইসলামের এই কুসংস্কারকে পুড়িয়ে দেওয়া হল, বুশ হামলা করার পরে সেই সাদ্দাম পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে শুরু করলো, জেহাদের কথা বলতে শুরু করলো, মুখে লম্বা দাড়ি রাখলো, ঠিক কিনা? তাহলে বুশের হামলা দ্বারা ক্ষতি হয় নাই। বুশ হামলা করার পরে ইরাকে এখন লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? কুফফারদের হামলা দ্বারা ক্ষতি হয় না, বরং ইসলাম আরো উজ্জীবিত হয়। আপনারা ভয় পাবেন না, আলোচনা আমি একটু শেষের দিকে করবো, ইনশাল্লাহ ইঙ্গিত দিয়ে রাখি। আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল, তখন বর্তমান আমেরিকা যে শক্তিশালী তার চেয়ে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, কারণ তখন আমেরিকা অভাব ছিল না। এখন আমেরিকা এমন অবস্থানে চলে গেছে, কয়েকদিন আগে ঘোষণা করেছে 100,000 সৈন্য তারা ছাঁটাই করবে, ঠিক কিনা? আমেরিকায় বেকার সংখ্যা বেড়ে গেছে। তাহলে বোঝা গেল, আমেরিকা যখন মুসলিম দেশগুলোতে হামলা করেছিল তখন তার যে শক্তি ছিল এখন তার চেয়ে দুর্বল। অপরদিকে মুসলিম জাতি আমেরিকা যখন প্রথম হামলা করে তখন যে অবস্থানে ছিল তার চেয়ে দুর্বল না অনেক শক্তিশালী? কারণ তখন আফগানিস্তানে শুধু একদল মুজাহিদরা যুদ্ধ করছিল, এখন দুনিয়ার বিভিন্ন জায়গায় আমেরিকার বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, তারা আফগানিস্তানে যুদ্ধ করছে, কাশ্মীরে যুদ্ধ করছে, ফিলিস্তিনে যুদ্ধ করছে, দুনিয়ার যে কোনো জায়গায় কাফেররা মাথা চাড়া দিয়ে উঠছে, সেইখানে তাদের মোকাবেলা করার জন্য মুজাহিদিনরা তৈরি হচ্ছে, ঠিক কিনা? কাজেই বোঝা গেল কুফাররা দুর্বল হচ্ছে, ঠিক কিনা? আরো 100 বছর গেলে কুফাররা আরো দুর্বল হবে, মুসলিমরা আরো তাজা হবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। মুসলমান আপনারা তো মনে করছেন যে সব জায়গায় মার খাচ্ছে, আমি যে চিত্র তুলে ধরলাম, এই মার খাওয়া পর্যন্ত শেষ না, এটার একটা কারণ আছে, মার খাচ্ছে কি জন্য? আজকে মুসলিমদের অবস্থাটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাইয়াতি আলান নাসি জামান, এই হাদিসটা মিশকাতের কিতাবে এলেমে আছে, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধুমাত্র নাম থাকবে, কি থাকবে? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র রসম থাকবে, আক্ষরিক জ্ঞান থাকবে, তেলাওয়াত থাকবে, কোরআন থাকবে খতম পড়ার জন্য। এখন খতম পড়ে না, মানুষ এই অঞ্চলে পড়ে কিনা জানি না, বিভিন্ন অঞ্চলে যেসব এলাকায় বিভিন্ন ফেরকা একটু বেশি আছে, মানুষ মরলে পরে 3 দিন পরে একটা খতম পড়ায়, কি পড়ায়? মৌলবীদেরকে ডাকে, একটা খতম পড়ায়, এরপরে 40টা পড়ায়, এরপরে মৃত্যু বার্ষিকী, পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে মৃত্যু ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির ইরশাদে সওয়াবের জন্য খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম, যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এই ফতোয়াটা আমার না, হানাফি মাজহাবের কিতাবই আছে, হানাফি মাজহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ার স্বামী। এই ফতোয়ার স্বামীর লেখক যিনি ইবনে আবেদিন স্বামী, উনি তার এক কিতাব আছে শিফাউল আলীল, এই কিতাবে লিখেছেন। আর হানাফিদের কাছে গ্রহণযোগ্য ভারতবর্ষে একটা তাফসির আছে মারিফুল কোরআন, এই মারিফুল কোরআনের সূরা বাকারার 141 নম্বর, শুধু 141 নম্বর আয়াত তাফসির করতে গিয়ে লিখেছেন শিরোনাম, মৃত্যু ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম, যে পড়ে সেই হারাম কাজ করে। তাহলে যে পড়লো সেই যখন হারাম কাজ করলো, কোনো সব পাইল না, তাহলে মৃত্যু ব্যক্তির জন্য কি সব পৌঁছাবে? এভাবে পরিষ্কার লেখা আছে। ভাইরা আমার, আমি বলি যে একটা নাপিত খুশি হয় যখন শোনে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন শিশুর মাথা কামাইলে একটু বেশি টাকাই পাওয়া যাবে। আর গ্রামের মৌলবী সাহেব, সব মৌলবী সাহেব না, খতম পড়া মৌলবী সাহেব, মুর্দার খাওয়া মৌলবী সাহেব খুশি হয় কোন সময়? যখন শুনে এলাকার কোন লোক মারা গেছে, কারণ সে যখনই শুনে লোক মারা গেছে শোক সংবাদ, তখনই সে জিব্বায় তাও দেয়, বলে এই তো দাওয়াত আসবে এখন খতম পড়ার। এরপরে 3 দিন পরে খাওন আছে বড় খাওন, এরপরে 40 আর খাওন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে এজন্য নাজিল করেন নাই যে তাবিজ লাগবো আর খতম পড়ব, কিয়ামতের মাঠে কোরআনুল করিম অভিযোগ করবে। কোন এক কবি সুন্দর করে বলেছেন, তাবিজ বানায়া যাতা হো আঁখো মে লাগায়া যাতা হো মুর্দো কে লিয়ে পড়হায়া যাতা হো, আমি কোরআন এখন তাবিজ লাগানো হয়, গলায় ঝুলানো হয়, আবার লেখে যে কোরআন দিয়ে তাবিজ লেখে, এটা তো অন্য তাবিজ, আমরা যখন বলি তাবিজ শিরিক, তখন এটা তো ওই তাবিজ না, ওটা জাহেলি যুগে কুফুরি কালাম ছিল, আমরা যেটা লেখি এটা হচ্ছে কোরআন দিয়ে তাবিজ লেখা হয়। আমি বলি তাবিজ যে লেখে দেখবেন নকশা লেখে না, নকশা এটা সূরা ইয়াসিনের নকশা, আর রহমানের নকশা, সূরা ইখলাসের নকশা, বিসমিল্লাহকে লেখে 786, এরপরে বিভিন্ন নম্বর লেখে। আমি যদি আজকে নামাজে দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে 786 পড়ি, এরপরে নম্বর পড়া শুরু করি 5301 2005 3003, আপনারা কি নামাজ পড়বেন? তাহলে বুঝা গেল এই নকশার নাম কোরআন নয়। সুতরাং যারা নকশা দিয়ে কোরআনের তাবিজ লেখে, তারা শুধু কুফুরি করছে না, বরং কোরআনকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে আল্লাহর কালামকে ধ্বংস করেছিল, সেরকম ভাবে বর্তমান তাবিজ লেখকেরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার জন্য নকশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন, এদের মসজিদগুলো ভরা থাকবে, শুক্রবারে মসজিদ খালি থাকে না। ওয়াইয়া খারাবুম মিনাল হুদা, অথচ মসজিদগুলো হেদায়েত থেকে শূন্য থাকবে। বলে কেন ইমাম সাহেবের অবস্থা কি? ওলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আল্লাহর নবী ফরমান ওদের আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে খারাপ প্রাণী হবে ওদের একদল আলেমরা। শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, তাদের থেকে ফিতনা শুরু হবে এবং এই ফিতনার শিকার তারাই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে দিলেন যে এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম থাকবে। এখনো আমরা দেখি আমাদের সমাজে ইসলাম আছে, সবাই দাবি করে মুসলমান, ঠিক কিনা? কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি ইসলাম মানে কি তাও বলতে পারে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? এখানে যেহেতু মাশাআল্লাহ হাদিসের চর্চা হয় কিছুটা, প্রায় জায়গাতেই বলা হয় ইসলাম মানে শান্তি। কি বলা হয়? শান্তি বলা হয়। ইসলাম মানে শান্তি, এটা কোন আরবি ডিকশনারিতে আছে? সালাম অর্থ শান্তি। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক। তাই বলে ইসলাম মানে শান্তি না, সালাম অর্থ শান্তি। আমি এখানে বসি বলেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে কোরআনুল কারীমকে আমরা জিজ্ঞেস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন আসলিম, তুমি শান্তিতে ঘুমাও। আসলিম বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বুঝতে পারলেন যে ইসলাম মানে শান্তিতে ঘুমান না। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সূরা বাকারার 131 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎসমূহের যিনি রব, আসমান জমিনের যিনি রব, চন্দ্র সূর্যের যিনি রব, সেই মহান আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল ইসলাম মানে আত্মসমর্পণ করা, সকল ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে মুমিন তুমি ঘোষণা করো, হে নবী আপনি জানিয়ে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু এক আল্লাহর জন্য। কার জন্য? এই রকম যারা সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলে তাকে বলে মুসলিম। তার নাম কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আল্লাহর হুকুমের কাছে যদি চন্দ্র সূর্য আত্মসমর্পণ করে সেও মুসলিম, সেও কি? কেমনে দলিল আছে কোরআন থেকে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা, অথচ যা কিছু আছে আসমান এবং জমিনে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা সূর্যকে হুকুম করলেন এই রাস্তায় চলো, সূর্য সেই রাস্তা চলে কিনা না উল্টো পাল্টা করে? কোরআন বলছে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যকে চলার জন্য নির্দিষ্ট একটা রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিয়েছেন, সূর্য সব সময় আল্লাহর নির্ধারিত রাস্তা দিয়ে চলতে থাকে, হুকুম মানে কার? এবারে চন্দ্র হুকুম মানে কার? আল্লাহ তাআলা বলছেন আল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করেছেন কে? চন্দ্র সে হুকুম মতো চলে কিনা? হাত্তা আদাকাল উরজুনিল কদিম, চন্দ্র সেই রাস্তা দিয়ে চলতে চলতে একেবারে শুকনো খেজুরের ডালের মতো পাতলা হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই এক আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষপথে চলে চলে। বলুন সুবহানাল্লাহ, হুকুম মানে কার? আল্লাহর হুকুমের কাছে যে আত্মসমর্পণ করে যে মানে তার নাম কি? তাহলে চন্দ্র সূর্য মুসলিম। এবারে ওরা আল্লাহর তাসবিহও পড়ে, খালি মুসলিম না, আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওয়া মান ফীহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সকলই তাসবিহ পড়ে কার? আল্লাহ। এবারে আপনার মনে প্রশ্ন যে আমরা তো বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের প্রশ্ন উত্তর দিতে গিয়ে বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শোনো, কুকুর আতুর, আসলে সে বলে সুব্বুহুন কুদ্দুসুন, তুমি পাখির আওয়াজ শোনো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহু আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ পড়ে না, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস, ও আমার ভাইয়েরা খাল বিল নদী নালা পশু পক্ষী লতা পাতা তুমি আমি সব কিছু তাসবিহ পড়ে কার? এবারে আল্লাহ তাআলা বলছেন খালি তাসবিহ পড়ে তা না, ওরা সিজদাও করে। সূরায়ে হজের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, তোমরা কি লক্ষ্য করছো না আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আল্লাহর জন্য সিজদা করছে মান ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমান সমূহে, ওয়া মান ফিল আরদি, আর যারা আছে জমিনে, ওয়া শামসু ওয়াল কামারু, চন্দ্র এবং সূর্য, ওয়ান নুজুমু, এবং তারকারাজি গ্রহ নক্ষত্র, ওয়াল জিবালু, এবং পাহাড় পর্বত, অশ্বজারু, গাছগাছালি, ওয়া দাওয়াব্বু, পশু পক্ষী কীট পতঙ্গ, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষেরা, মানুষের ক্ষেত্রে এসে অনেক বলা হয়েছে সব না, কিন্তু অন্য সব মাখলুকের বেলায় বলা সব মাখলুক সেজদা করে কার জন্য? ও আমার ভাইয়েরা, মাখলুক তো সেজদা করে আল্লাহর, মানুষেরা সেজদা করে কার? মাজারওয়ালার পীরের। কি সুন্দর লিখেছে ওই সিররে আজামে নূর 35 পৃষ্ঠায় লিখেছে যে সেজদা দুই রকম, একটা হলো সেজদায় তাজিমি আর একটা সেজদা ইবাদত। সেজদা ইবাদত আল্লাহর জন্য খাস, তাজিমের সেজদা পীরকে করা যাবে, পীরকে করা যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্ক, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নামাজের হুকুম দিলেন সব নামাজের রুকু আছে, সেজদা আছে। তুমি ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, আসরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, যত রকমের নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা ফরজ, না করলে তোমার নামাজ হবে না। কিন্তু জানাজার নামাজ তোমার রুকু করার চেষ্টা করার কোনো দরকার নেই, বাতিল করে দিলেন। কেন বাতিল করলেন? জানাজার নামাজ তোমার যত বড় পীর বুজুর্গের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না, জানাজার নামাজ আব্দুল কাদের জিলানের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। কেন করা যাবে না? সব নামাজের রুকু সেজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না। কারণটা কি? পাইদার কারণ শুধু একটাই, সব নামাজে তোমার সামনে কোন গায়রুল্লাহ নাই, কোন পীর বাবা নাই, কোন মাজারওয়ালা নাই, দরগাওয়ালা নাই, কিন্তু জানাজার নামাজে একটা গায়রুল্লাহ আছে, একটা লাশ আছে, লাশ। এই সময় যদি ওই রুকু সেজদা করা হয় আল্লাহর জন্য যদি করা হয়, তাহলে ওই কবর পূজারি পীর পূজারি এরা মানুষকে গোমরা করবে, ভুল বুঝাবে, বিভ্রান্ত করবে, এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। আমার ভাইরা, কি সুন্দর সুযোগ ছিল জানাজার নামাজের সময়, তোমার ওই বুজুর্গ একেবারে তোমার সামনে ছিল, মাত্র এক হাত থাকা, ওই সময় তুমি সেজদা করতে পারলে না। এরপরে যখন লাশটা কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম করলো? কবরে সেজদা করা যায় না, হারাম। কবরে টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা দান খয়রাত করা এবাদত কিনা? আল্লাহর নামে এবাদত করে সব হয় কিনা? বোঝা গেল, দান খয়রাত করা একটা এবাদত, আল্লাহর জন্য দান খয়রাত করলে যদি আল্লাহর এবাদত হয়, তাহলে যারা পীরের নামে মাজারের নামে দান খয়রাত করে তারা কার এবাদত করে? ও ভাই, যার নামাজে দাঁড়াইলে যদি এবাদত আল্লাহর জন্য হয়, কেয়াম করা ফরজ নামাজ। এখন যদি কোনো ব্যক্তি মাজারের সামনে গিয়ে নীরবে দাঁড়াইয়া থাকে, তার কাছে প্রার্থনা করে এবাদত কিনা? মূর্তির সামনে দাঁড়াইলে খালি পায়ে নগ্ন হাঁটে পায়ে হেঁটে গিয়ে তারপরে নীরবে এক মিনিট দাঁড়ায়, এরপরে ফুলের তোড়া দেয়, এবাদত কার? মূর্তির এবাদত করে ভাই জান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, আল্লাহর হুকুম যারা মানে তারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারা মুসলিম, আর যারা আল্লাহর হুকুম মানে না তারা মুসলিম হবে। এবার এটা পরিষ্কার হলে আমি এখন একটু সামনে পারবো, এখন দেখাবো আমরা কোন প্রকারের মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হুকুম করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকদেরকে হুকুম করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়ে লোকেরা তোমরা ঘরে থাকবে, কোথায় থাকবে? ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেয়ে লোকদের কর্মস্থল হচ্ছে ঘর, পুরুষের কর্মস্থল হচ্ছে বাহির। পুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, মেয়ে লোকেরা ঘরে ঘরে বসে ঘর গুছাবে। এটা হচ্ছে দায়িত্বের ব্যাপার, কর্মসংস্থানের ব্যাপার, অধিকারের বিষয় না। অধিকার তো মেয়ে লোকের অনেক বেশি স্থান দিয়েছে মেয়ে পুরুষের চেয়েও। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মেয়ে লোকেরা তোমরা সেই জাহিল যুগের নারীদের মতো অশ্লীল বেহায়াপনা উলঙ্গবনা হয়ে তোমরা বাহিরে ঘুরবে না। হুকুমটা করেছেন কে? শুধু এ পর্যন্তই না, সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রাহীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, অনেসাইল মুমিনিন এবং সমস্ত মুমিনদের মেয়ে লোকদেরকে বলুন, ইউদ নিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন এই হুকুম যদি পালন করা হয়, তাহলে তাদেরকে কেউ ইবতিজিং করতে পারবে না, তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, শাড়ি ধরে টান দিতে পারবে না, আঁচল ধরে টান দিবে না, ওদেরকে শীষ দিবে না, পাথর ছুঁড়ে মারবে না। হুকুম করেছেন কে? আমার জাতি। আদালতের থেকে রায় দিয়ে দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক কিনা? সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে না পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না। তার মানে হল আল্লাহ বললেন পর্দার জন্য বাধ্য করো, সুপ্রিম কোর্ট বলল বাধ্য করা যাবে না। ও আমার জাতি, আল্লাহর হুকুমকে যদি কোনো ব্যক্তি অচল মনে করে, এই যুগে চলে না বা এটা এই যুগে বর্বর আইন এরকম বাতিল করে দিল, সে মুসলিম থাকবে? সে কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না বিদ্রোহকারী? যে ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করে তাকে মুসলিম বলা যাবে? এবারে শুরু হচ্ছে, এক এক করে দেখুন। আল্লাহ বললেন পর্দার হুকুম করো, আমার জাতি বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না, যার ফলে আজকে ইফতিজিং হচ্ছে। অমুসলমান জাতি, মক্কা মদিনায় গিয়ে দেখো রমজান মাসে সারা রাত্রে ইবাদত চলে, তারাবির সালাতের পরে আবার মানুষ চলে যায়, আবার আসে একটার থেকে কেয়ামুল লাইল শুরু হয়, এরকম ভাবে আবার ফজর পড়তে আসে, বারবার আসা যাওয়া করে মেয়ে লোকরা পর্যন্ত আসে। আজ পর্যন্ত কোন মেয়ে লোক ওখানে ইফতিজিং এর শিকার হয়েছে বলে জানা গেছে? ওখানে আল্লাহর হুকুম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হুকুম দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। ও যুবকেরা খবরদার, তোমরা জিনার বিচারে ধারে কাছেও যেও না। হুকুম দিয়েছেন কে? জিনা করা হারাম করেছেন কে? আমাদের দেশে আইন জানেন তো, জিনাখানা বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হয়, প্রতিটা লয়ের যদি লাইসেন্স থাকে তাহলে তাদের জন্য হারাম না, বরং তাদের জন্য হালাল। তার জন্য কি হালাল? বৈধ। এদেরকে বলা হয় যৌন কর্মী। কি নাম? এদেরকে আর বেশ্যা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। জিনা বিচারে ধারে কাছেও যাবে না। আমার জাতি বলল লাইসেন্স থাকলে অসুবিধা নাই, কারণ সরকারকে ভাগ দিয়েছে, সরকারকে ভাগ দিলে হালাল হয়ে যায়। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জিনা বিচারকে করলেন হারাম, আর আমার জাতি লাইসেন্স দিয়ে করলো হালাল। আল্লাহর হারামকৃত বস্তু কে যদি কেউ লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, সে মুসলমান না কাফের? এবারে আরো সামনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জিনার বিচার করেছেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী যদি অবিবাহিত হয় এদেরকে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে এদেরকে জনসমক্ষে আনো, এদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে সবার সামনে এদেরকে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে হত্যা করো। হুকুমটা দিয়েছেন কে? এই হুকুম যদি কার্যকর থাকত তাহলে এদেশে আর ধর্ষণ আর ইফতিজিং এর কোন নামগন্ধ থাকত? আল্লাহর হুকুমকে বাতিল করলো, এটা বর্বর আইন, এই আইন এই যুগে চলে না। ও আমার জাতি, আল্লাহর হুকুমকে যদি কেউ বর্বর আইন বলে, সে ব্যক্তি মুসলিম না কাফের? মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো না, এমনি একটা লোক আল্লাহর হুকুম মানতে পারে নাই মানে আমল করতে পারে নাই, এটা ভিন্ন বিষয়। আমল করতে পারে নাই তাকে আমরা কাফের বলছি না, কিন্তু খেয়াল রাখবেন, একজন লোক মনে করেন রোজা রাখতে পারে নাই, আমরা তাকে কাফের বলি নাই, কিন্তু একজন লোক বলল রোজা রাখা দরকার নাই, মানি না এটা, মুসলমান না কাফের? একজন লোক হজ ফরজ করে নাই, একে আমরা কাফের বলি নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর ফরজিয়াত অস্বীকার করে, সে মুসলমান না কাফের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে দিলেন মদ হালাল না হারাম। انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه سوره مائده 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মদ জুয়া এবং মূর্তির বেদি স্থাপন করা এবং বিশেষ প্রকারের ভাগ্য নির্ণয় করার স্বর, রেজিসুমিনা মালিস শয়তান, এগুলো সবগুলো হারাম কাজ, শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ তাআলা বললেন শয়তানের কাজ, হারাম কাজ। আমার জাতি বলল মদের লাইসেন্স থাকলে হালাল। বাংলাদেশে বহু মদের দোকান আছে লাইসেন্স প্রাপ্ত, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ যেটা হারাম করলেন ওটাকে লাইসেন্স দিয়ে হালাল করার সুযোগ আছে? লাইসেন্স দিলে ওটা হালাল করলো যারা তারা মুসলমান না কুফফার। এবারে সামনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাজলাম আলানসাব, মূর্তি তৈরি করা মুসলমানদের কাজ না কাফেরদের কাজ? আমার জাতি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করলো, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, ভাস্কর্যের মূর্তি, স্মৃতির মূর্তি, নানান রকম মূর্তি তৈরি করে। শুধু তৈরি করে ক্ষান্ত হয় নাই, ওই মূর্তির সামনে গিয়ে দাঁড়াবার জন্য বাধ্য করে। বিশেষ দিনে ওই মূর্তির সামনে গিয়ে দাঁড়াতে আসতেছে না, কয়েকদিন পরে স্কুলের কচি কচি বাচ্চাদেরকে সকালবেলা একেবারে ঘুম থেকে ওঠার পরেই নগ্ন পায়ে হাঁটিয়ে নিয়ে তারপরে মূর্তির সামনে দাঁড় করাবে, ফুলের তোড়া দিবে, এরপরে নীরবে এক মিনিট দাঁড়িয়ে থাকবে। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দিলেন মূর্তি ভাঙ্গার জন্য, আমার জাতি মূর্তি গড়ার হুকুম দিল। আমার ভাইয়েরা, বর্তমানে একজন মন্ত্রী আমার বক্তব্য দিলেন যে আল্লাহর নবী নাকি মূর্তি পূজার জন্য মসজিদ খালি করে দিয়েছিলেন, সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা হিন্দুদেরকে মূর্তি পূজার জন্য খালি করে দিতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত লোহার পোশাকটাও খোলেন নাই, আল্লাহর নবী খানায় কাবার চাবি নিয়ে ডাকালেন, বাইতুল্লাহ খোলা হলো, আল্লাহর নবী ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী হাতে একটা বর্ষা নিলেন, বর্ষা দিয়ে মূর্তিগুলোর দিকে ইঙ্গিত করছেন আর বলছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা ধ্বংস হওয়ার বস্তুই বটে। এই বলে যখন এক একটা মূর্তির দিকে খোঁচা মারলেন, সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেল, আল্লাহর নবী মূর্তি থেকে মুক্ত করলেন। ও আমার জাতি, সেই মসজিদে যদি আবার কেউ মূর্তি ঢুকাতে চায় আর তাদের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে বুকের তাজা রক্ত যদি ঝেড়ে দিতে হয়, ও আমার জাতি, সেজন্য আমরা রাজি ছিলাম ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন এই জাতি মূর্তি পূজা করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবে না। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখলেন তার জাতি মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত করে, এই জাতিকে কেমনে বুঝানো যাবে, প্রথমে তিনি নিজে আল্লাহর কাছে হেদায়েতের জন্য সন্ধান তালাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রাতের বেলায় দাঁড়ালেন, রাতের বেলায় দেখলেন যে এই মূর্তি তোমাদের দেবদেবী না, তাহলে আসলে রব না, আসলে রবটা কে? অনেক লম্বা ঘটনা কোরআনে বর্ণিত আছে, সূরা আনআমের 76 নম্বর আয়াত থেকে দেখবেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাতের আধার নেমে আসলো, অন্ধকার যখন ছেয়ে গেল, আকাশে তারকা দেখলো, মিটমিট করে হাসে, বলেন হাযা রাব্বি, এই তারকাই তো আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকাগুলো নিমজ্জিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস ক্ষয় হয়, যা ডুবে যায়, যা ধ্বংস হয়, আমি সেইগুলোকে পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, এরপরে আবার যখন পূর্ণিমার চাঁদ দেখতে পেলেন, নতুন চাঁদ দেখতে পেলেন, আলোক উজ্জ্বল চাঁদ, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না দেন, আমাকে পথের দিশা না দেন, আমি তো গোমরা এবং পথভ্রষ্ট হয়ে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর। ভাইরা আমার, পীর সাহেবরা তো লেখে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, কি লেখে? ওই চরমনাই পীর, আমি চরমনাই পীর বলছি এই জন্য, চরমনাই পীর বই এলো সবাই বলে হক্কানি পীর এই জন্য, নতুবা এই মাত্রা সব পীরদের একই আকিদা। এগুলো সুরেশ্বরের বইতে আছে, আটরশির বইতে আছে, দেওয়ানবাগির বইতে আছে, মাঝবান্ডারির বইতে আছে। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ফরজ বিধান দেওয়ার মালিক কে? আর ওই চরমনাই পীর সাহেবের বই আছে মাওয়াজে সাকিয়া, এর 55 নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার 3 লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে নিচে লেখেছে যদি কারো দুইজন পীর হয়, প্রথমে লেখছে উর্দুতে যাতে মানুষেরা কোরআন বা হাদিস মনে করে, লেখছে দো পীর দো ডানা পাকার কে তুঝে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেহি। এরপরে 56 পৃষ্ঠার শুরুতে লেখা আছে তর্জমা, তোমার দুইজন যদি দুইজন পীর থাকে, দুই পীর তোমাকে দুই ডানা ধরে বেশ দিনে যাবে, কোনো অসুবিধা নাই। ও বাইজার হেদায়ত দর মালিক কে? মুক্তি দেওয়ার মালিক কে? আর পীর সাহেবরা বলল হেদায়ত দর মালিক কে? পীর সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন যেই লোকটা নবীর পাশে দাঁড়ালো, খেদমত করলো, নবীর পক্ষে যুদ্ধ করলো, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল, এই লোকটা সারা জীবনে ইসলাম কবুল করে নাই। মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর নবী তার মাথার কাছে গিয়ে বসলেন, চাচা সারা জীবন তুমি আমার খেদমত করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে ছিলেন, কিন্তু তুমি ইসলাম কবুল করো নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও নাই। কি সাক্ষী দিতে হবে? লা ইলাহা। এই সাক্ষী যদি না দাও তোমার সব বরবাদ হয়ে যাবে, তোমার কোনো কিছু কাজে আসবে না, লা ইলাহার সাক্ষী। একটা লোক জিরো লেখলো, জিরো জিরো জিরো লক্ষ জিরো লেখলো, এইখান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত জিরো লেখলো, কোনো লাভ আছে? এবার একটা এক লেখলো, এরপরে একটা শূন্য দিল কত হবে? আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? একে যদি থাকে তারপরে তোমার শূন্যের মূল্য আছে। ঠিক তেমনি ভাবে আবু তালেব, তুমি সারা জীবন যত কিছু করেছ সব কিছু তোমার বরবাদ যদি এক না থাকে, আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী যদি না দাও তোমার সব বাতিল। আবু তালেব বলল ইন্নি আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি বাপ দাদার ধর্মের উপরে আছি, বলে মারা গেল। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। বুখারী হাদিসে পরিষ্কার বলা আছে আল্লাহর নবী বললেন আমি আমার চাচার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবো, মালাম উনহা মিনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর পক্ষ থেকে বারণ করা না হবে, নিষেধ না করা হবে। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা ভালো জানেন কে হেদায়েত পাওয়ার উপযুক্ত কে উপযুক্ত না, হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তার চাচাকে হেদায়েত দিতে পারলেন না, আল্লাহর নবী যখন বলা হলো আপনি হেদায়েত দেওয়ার মালিক না, এরপরে যদি কোনো পীর বলে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়ে নেবে, পার করে নিবে, সে ব্যক্তি পীর না শয়তান। এজন্য মনে রাখতে হবে, পীর সাহেবরা লিখে দিয়েছে, এত বলেও মুরিদরা আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ, দেওয়ার মালিক খাজানা আল্লাহ। আজমিরে যায় না মানুষ, আজমির আজমিরে মাজার উপর উর্দুতে লেখা আছে কবিতা, কি মারাত্মক কথা, আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয় খাজা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ, এই আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আসমানের মালিক কি আজমিরি না আল্লাহ? মক্কার কুফাররাও বিশ্বাস করত না, মক্কার কুফারদের সম্পর্কে আমাদের বুঝতে হবে তারা কেন কাফের। আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম, যে মানুষগুলো বিশ্বাস করে মনে করে কি যে মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত না সেই জন্য কাফের। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবারে আল্লাহর কাছে আবেদন করলেন, ক্বালা লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন, আমার রব যদি আমাকে পথের দিশা না দেন, আমি তো গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। এরপরে আবার তিনি দিনের বেলায় সূর্যের দিকে তাকালেন, ফালাম্মা রাশামসা বাযিগাতান, যখন দিনের বেলায় আলোক উজ্জ্বল সূর্য দেখলেন, ক্বালা হাযা রব্বি হাযা আকবার, বলেন এটা আমার রব, এটাই বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছু শরীক করছ আমি এইগুলোর থেকে সম্পূর্ণভাবে মুক্ত, সব বারা ঘোষণা করলাম। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমা আনা মিনাল মুশরিকিন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে, হানিফান, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম আল্লাহর দিকে, কার দিকে, না কোন পীরের দিকে। আমাদের দেশে পিসাবরা কিভাবে শিখায়, আসন পেতে বসুন, এরপরে মনে মনে খেয়াল করুন আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু আছি, আমার কলব পীর কিবলার কলবের দিকে মতওয়াজ্জু আছে, পীর কিবলার কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, এইরকম হাজার ভাইয়া মাধ্যমে তারপর আল্লাহর দিকে। আমার ভাইয়েরা, আমি বলে থাকি, আপনি যখন আপনার কলবটা মতওয়াজ্জু করলেন পীর কিবলার কলবের দিকে, পীর সাহেবের কলব ওই সময় তার পায়খানার দিকে মতওয়াজ্জু, তোমারটা কই যাবে? তুমি যখন তোমার কলবটা মতওয়াজ্জু করলা পীরের কলবের দিকে, পীর সাহেবের কলব ওই সময় তার স্ত্রী সাহেবার দিকে মতওয়াজ্জু, তোমারটা কই যাইবে? অ মুসলমান, কি সুন্দরভাবে তারা লেখে, পীরের দিলে দিল মেশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অতুল দরিয়ার ডুবে, অতুল দরিয়ায় ডুবে যাওয়া তরি ভেসে যায়, কেমন মিলে যাবেন? এরপরে লিখছে, মুর্শিদকে কেন তোমরা জুদা হও, কেন ভাবো জুদা জুদা, যেই মুর্শিদ সেই খোদা, যেই মুর্শিদ সেই অমির, আল্লাহর সঙ্গে মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, হানিফান মানে কি, হানিফ মানে হলো সমস্ত বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা, হানিফান মাইলান আন জামিইল বুতলান ইলাল হাক্কি, সমস্ত বাতিলকে বর্জন করে একমাত্র আল্লাহকে গ্রহণ করা, নাম হচ্ছে হানিফ। এরপরে বলা হচ্ছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, আমি একা বুঝলি তো চলবে না, জাতিকে বুঝাতে হবে। এবারে তিনি সুযোগের সন্ধান করলেন, মূর্তি পূজার সময় আসলো, লোকেরা ইব্রাহিমকে দাওয়াত দিল, আসো আমরাও মূর্তি পূজা করতে যাই। সূরা সফফাতের 89 নম্বর থেকে 93 নম্বর আয়াতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইন্নি সাকিম, আমি তো অসুস্থ আছি। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সুযোগ বুঝে ওদের মূর্তিখানায় ঢুকলেন, রাজকীয় মূর্তিখানা, দামি দামি শাড়ি পরানো, অলংকার পরানো, সামনে দামি খাবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ফাকালা আলা তাকুলুন, খা, খাও, খাই না, মালাকুম লা তানতিকুন, ব্যাপার কি, তোমরা কথা বলছো না কেন, খাও না আবার কথাও বলো না, খা, মারলো থাপ্পড়। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, এবারে ডান হাতে থাপ্পড় মারলো, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, পাথরের মূর্তি থাপ্পড় মারলো, নিজের হাতে ব্যথা পাইল, এবারে কুড়াল হাতে নিয়ে শুরু করলো পিটানো, কারো মাথায়, কারো দাঁতে, কারো নাকে, সব ভেঙ্গে চুরমার করে ফেললো। এবারে বড় মূর্তিটাকে রেখে দিল, বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে সরে পড়লেন, লোকেরা যখন মূর্তি পূজা দেওয়ার জন্য আবার আসলো, মূর্তিখানায় ঢুকে দেখে সর্বনাশ, কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন মারামারি হলো না, কে এই মূর্তিগুলো ভাঙলো? চলে গেল মূর্তি পূজকদের লিডারের কাছে, নমরুদের কাছে। নমরুদ দৌড়ে আসলো, তাফসীরে লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো, কোনো কথা নেই, কোনো শব্দ নেই। এরপরে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যে যুবক আমাদের মূর্তিগুলো পছন্দ করে না, মূর্তির বিরুদ্ধে কথা বলে? কেন যুবকের প্রশ্ন? তাফসীরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল, কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন মারামারি যুদ্ধ হলো না, কে এই মূর্তিগুলো ভাঙলো? নিশ্চয়ই না মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, এই মূর্তির সমাজকে পরিবর্তন করে দিয়ে, এই সমাজকে পরিবর্তন করে এক তাওহীদের সমাজ গড়ার জন্য নতুন করে একটা বিপ্লব শুরু হয়েছে, একটা সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়েছে। আর এই রকম চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। সেই জন্যই নমরুদ প্রশ্ন করলো, হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, কোন যুবক আছে কি? এবারে লোকেরা জবাব দিল, সূরায়ে আম্বিয়ার 60 নম্বর আয়াত থেকে শুরু, কালু সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল, হ্যাঁ, একজন যুবক সম্পর্কে আমরা জানি, যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলো পছন্দ করে না, ইয়াজকুরুহুম এই মূর্তির সমালোচনা করে, ইয়াকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম কি? যুবকেরা নমরুদ বুঝতে পারলো সমাজ পরিবর্তন করতে হলে যুবকের প্রয়োজন, ঠিকই বুঝতে পেরেছিল। আল্লাহ উত্তর দিলেন, হা হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। যুগে যুগে যুবকেরা ভূমিকা পালন করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যুবক, এমনি ভাবে আসাবে কাহাবদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরাও ছিল কয়েকজন যুবক যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, তাদের জাতিকে দাওয়াত দিয়েছিল। এমনি ভাবে আসাবে কাহাব যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, আমাদের নবী যাদের থেকে সাহায্য পেয়েছেন, আল্লাহ হাবিব বলেন, নুসিরতু বিশাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। যুবকেরা যুগে যুগে আল্লাহর নবীর সাহায্য করেছে। যুবকেরা আমাদেরকে অবস্থা এই যুগেও ইসলামের সাহায্যের জন্য যুবকদের দরকার আছে, ঠিক কিনা? লোকেরা বলল, সামিনা ফাতাই ইয়াজকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, হা একজন যুবক সম্পর্কে জানি, যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবারে লোকেরা বলল, কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, একে ধরে নিয়ে আসো, সবার সামনে হাজির করো যেন লোকেরা দেখে। কালু, এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, কালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের আল্লাহদের সাথে, আমাদের দেবদেবীর সাথে এই কারবারটা করেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কালা বাল ফালাহু কাবীরহুম হাযা, এটা তো বরং এই বড়টাই করেছে, ওই বড়টাই না, কি বলেছেন? এই বড়টাই, মিথ্যা বলেন নাই, এই বড়টা বলতে নিজের দিকে ইঙ্গিত করেছেন, আর ওরা বুঝলো মূর্তি কি, বড় মূর্তি দেখে। বাল ফালাহু কাবীরহুম হাযা, এই বড়টা এই কারবারটা করেছে, ফাসআলুহুম, তোমরা যদি পারো, ইন কানু ইয়ান্তাকুন, দেবদেবী কথা বলতে পারে, তাহলে এই যে মূর্তিগুলো হাত নাই পাও নাই ভেঙ্গে চুরমার করলো, অত্যাচার করা হলো, এই মজলুম মূর্তিদেরকে জিজ্ঞেস করো, তারা পারলে বলুক। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আটকে দিলেন, তারা বলল, তোমরা তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এই মূর্তিগুলো কোনো উত্তর দিতে পারে না। ইব্রাহিম বলছেন, ক্বালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের, যেই জিনিসগুলো উপকার করতে পারে না, যেই জিনিস কোনো ক্ষতি করতে পারে না, যেই জিনিসের মুখে কুত্তায় পেশাব করলে ফিরাতে পারে না। ওই যে একটা কাহিনী আছে না, গল্প আর কি, এটা কোনো হাদিস না, করান না, ভুল বুঝবেন না, একটা মূর্তি পূজক বেশি মূর্তি পূজা করত, সফরে যাচ্ছে, একটা মূর্তি পূজা মূর্তি তৈরি করে নিয়ে গেল, রাস্তায় তার পেশাব পায়খানা বের করো, মূর্তিটাকে রেখে নিজে একটু দূরে চলে গেছে। এসে দেখে মূর্তির গা ভেজা ভেজা, চিন্তা করলো কোন রহমতের বৃষ্টি পড়লো কিনা। এই জন্য জিব্বা দিয়ে বরকতের জন্য দিল চাটা, দেখে লাগে টক টক। এবারে তারাশ করতে লাগলো ব্যাপারটা কি হলো, দেখে যে একটা কুকুর পেশাব করে গেছে, পেশাব এখনো ধরতেছে। বুঝতে পারলাম এই মূর্তি যদি কুত্তায় মুখে তার পেশাব করে দেয় ফিরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, সূরা হজের 73 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষেরা, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, মূর্তি পূজারি সব মানুষকে আল্লাহ তারা বলছেন, দূরে বা মাসালুম ফাস্তামিউলা, তোমাদেরকে বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, ফাস্তামিউলাহু, তোমরা ওটা কান লাগাইয়া শুনো। আল্লাহ তারা কান লাগাবার জন্য বলছেন, আল্লাহ বলছেন, একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে পূজা করো, যাদেরকে ডাকো, যেই খাজা বাবাকে ডাকো, গাজা বাবাকে ডাকো, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, পীর বাবাকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারে না, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা, যদি সবাই একত্র হয়, খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, আর যত গাউসুল আজম, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, যত রকম নওয়াজ আছে সব একত্র হয়, সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়াই ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু, ওদের সামনে থেকে যদি মাছিতে কোনো অংশ কোনো খাবার কেড়ে নেয়, তাও তারা ছাড়াতে পারবে না। আল্লাহ বলছেন, দাউফাত তালিবু আল মাতলুব, কতই না দুর্বল যে এদের পিছনে ঘুরে, আর যাদের পিছনে ঘুরে, যাদের কাছে প্রার্থনা করছে আর যারা করছে, সূরা হজের 73 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা আরাফের 194 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, ও মানুষেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে আহ্বান করছো, যাদের সাহায্য কামনা করছো, যাদের কাছে প্রার্থনা করছো, ইবাদুন আমসালুকুম, ওরা তোমাদের মতই আল্লাহর গোলাম, তুমিও যেমন আল্লাহর গোলাম, ওরাও আল্লাহর গোলাম, এক গোলামে আর এক গোলামের কিছু দেওয়ার অধিকার রাখে না। ফাদউহুম, পারলে ওদেরকে ডাকো, ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে ওদেরকে ডাকো, দেখি কি উপকার করতে পারে। এত সুন্দর করে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে তারপরে বুঝালেন, ইব্রাহিম আলাইহিসসালাম সেই জাতিকে বুঝাইল, ও আমার জাতি, ওই মূর্তি পূজক যেরকম ভাবে কুত্তার পেশাবকে চাটল, আমার দেশে একদল মুরিদ আছে, পীরের মুরিদ, বাউল আছে, পীরের মুরিদ আছে, পীর সাহেবকে মৃত্যুবার্ষিকীর দিনে অনুষ্ঠান করে, এটার নাম হলো ওরস, আর জন্মদিনে অনুষ্ঠান করে তার নাম হলো নওরোজ। কি নাম? এই নওরোজ অনুষ্ঠানের দিন পীর যদি জীবিত থাকে, পীরকে মুরিদরা গোসল করায়, এরপরে গোসল করা পানি মুরিদরা বন্টন করে খায়। চিন্তা করলো না এই পানি কত জায়গা ধুয়ে পড়লো, কত জায়গা দিয়ে গড়াইয়া পড়লো, মুরিদরা এই পানিগুলো ভাগ করে খায়। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ তিরস্কার করে বলেছেন, ও আমার ভাইয়েরা, এই যে কতগুলো আছে, কয়ে বীজ মে আল্লাহ, বীজ মে বিসমিল্লাহর মানি পিসাবদের কাছে, ওই যে ভণ্ড পীরদের কাছে কি কয়ে বীজ মে আল্লাহ, আর বীজ মে আল্লাহর মানি তো বলছেন, বীজ মে আল্লাহ মানি পীরের বীজ খেতে হইবে। এই জন্য বাতি বন্ধ করে নারী পুরুষ একত্রে জিকির শুরু করে, এরপরে জিকির করতে করতে অজ্ঞ হাল এসে যায়, বাদর ঝুলে দেখেন নাই আপনারা এই অঞ্চলে, দেখেন না মনে হয়, জিকির করতে যায় স্বামীনার উপর উঠে বান্দরের মতো ঝুলে। আল্লাহর নবীর কোন সাহাবি বান্দরামি করেছেন, বাদর ঝুলেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, এইরকম কোন ইবাদত আল্লাহ তাআলার নবী হুকুম দেন নাই, আল্লাহ তাআলা হুকুম দেন নাই, বান্দরামি করার জন্য বলেন নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, বীজ মে আল্লাহ, এই বীর্য বের হয়, এরপরে যা করে তারা বীর্য বের হয়, এরপরে মুরিদরা ওই আটা ছড়াইয়া দেয়, আটাগুলো মিলাইয়া তারপরে বড় ড্যাগে দেয়, খাজা বাবার ড্যাগ। এই খাজার ড্যাগে বিভিন্ন জিনিস দিয়ে পাকায়, হালুয়া তৈরি করে, এইগুলো খাওয়াইলে নাকি একবার আত্মশুদ্ধি হয়। যারা বলে নাউজুবিল্লাহ, বাউলরা আরো মারাত্মক, এলাকায় খালি বীজ খেলেই চলবে না, পঞ্চরস খেতে হবে। কি করতে হবে? সিদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। পঞ্চরস মানে পীরের বীজ বীর্য, এরপরে মেয়ের লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, এরপরে পেশাব, পায়খানা, এই পাঁচটা জিনিস দিয়ে হালুয়া তৈরি করে রাতের অন্ধকারে খেলে পরে সিদ্ধি অর্জন হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম এজন্য নমরুদের সামনে ঘোষণা করলেন, ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমা আনা মিনাল মুশরিকিন। দাওয়াত দেওয়া শুরু করলেন, আফা তাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম উফিল্লাকুম ওয়া লিমা তাবুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। ইব্রাহিম আলাইহিসসালাম একা দাঁড়িয়ে দাওয়াত দিলেন, ও আমার জাতি, ও যুবক ভাইয়েরা, তোমাদেরকেও মনে রাখতে হবে এই জাতির সামনে আবার তোমাকে একা দাঁড়াতে হবে। যেভাবে ইব্রাহিম দাঁড়িয়েছিলেন একা, ইব্রাহিমকে আল্লাহ বলছিলেন, না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা, ইব্রাহিম ছিল একটা উম্মা, একটা জাতি, একটা দল। ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম, ব্যক্তিকে আল্লাহ তারা জাতি বললেন কেমনে? কারণ হচ্ছে এই, একদিকে গোটা মুশরিকের জাতি দাঁড়ানো, নমরুদের সেনাবাহিনী, জনগোষ্ঠী, অস্ত্র সব একদিকে, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও একা, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের কথা বলবে, আল্লাহর একত্ববাদের কথা বলবে, সেই জাতির প্রতিনিধি হয়ে তিনি একা দাঁড়িয়ে আছেন, যেন কিয়ামত পর্যন্তের সমস্ত মুয়াহ্হিদিনরা, তাওহীদবাদী মুমিনেরা, যুবকেরা তার সঙ্গে আছে। এজন্য আল্লাহ তাআলা তাকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, এবার ইব্রাহিম কোনো ভয় পাচ্ছেন না। নমরুদের গোষ্ঠী এবারে লাজবাব হয়ে গেল, কোনো উত্তর নেই। এখন তারা তৈরি করলো, চিন্তা করলো, কালু হারিকুহু অংসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়া, এই সূরা আরো 68 নম্বর আয়াতে বলা হচ্ছে, কালু হারিকুহু, এবারে নমরুদের গোষ্ঠী বলল, এই লোকটাকে আগুনে পুড়িয়ে দাও, এর সঙ্গে তর্ক করলে চলবে না, আরো উল্টা মানুষ তার দলে ভিড়ে যাবে, এজন্য তাড়াতাড়ি আগুনে ফিরে জ্বালিয়ে দাও। অংসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে পারো এই কাজটা করো। আমার ভাইয়েরা, বুঝে গেল, যুগে যুগে যারাই হকের কথা বলেছেন, যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে, তোমাদের উপরে আসবে। আমার ভাইয়েরা, আজকে মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের ভয়ে থরথর করে কাঁপছে। মুসলমান জাতি, ইতিহাস পড়ো, তোমাদের মুসলমানদেরকে আজকে হত্যা করে, আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন আফগানিস্তানে কিছু মুসলমানদেরকে হত্যা করে তারা শান্ত হয় নাই, হত্যা করে মুসলমানদের লাশের উপর তারা পেশাব করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, এটার দ্বারা তারা চ্যালেঞ্জ করছে, দেখি মুসলমানদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়, এখন মুসলমানদের ঈমান কোন পর্যায়ে আছে। নতুবা যুগে যুগে আগেও কাফের ছিল, এখনো আছে, আল্লাহর নবীর যুগেও ছিল, এখনো আছে। ইতিহাস তালাশ করো, আল্লাহর নবীর যুগে কাফের বর্তমানের তুলনায় বেশি ছিল না কম ছিল? এখন 150 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 70 লাখের মতো। আমার ভাইয়েরা, সেই ইহুদি এখন ভয় দেখাচ্ছে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কিরাম দলে দলে নাম লেখাচ্ছেন, এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে কোনো পুরুষ বড় নেই যাকে আমি যুদ্ধের জন্য দিতে পারি, আমার স্বামী আগেই শহীদ হয়েছে, আমার ভাইগুলো শহীদ হয়েছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া তো আর কেউ জীবিত নেই, কবুল করুন। আল্লাহর নবী বললেন, আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, উঠে বসতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, তোমার এই শিশু না তীর চালাতে পারবে, না তরবারি চালাতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, না ঢাল ঘোরাতে পারবে, একে নিয়ে করবোটা কি? মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করে শুনুন, আজকে কেন কাফেররা সাহস করছে? আজকে কাফেররা লক্ষ্য করছে মুসলমান কাকে বলে? মুসলমান বলে যারা ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার জন্য ওদের এমবেসির সামনে, ওদের দূতাবাসের সামনে রাত ভর দাঁড়িয়ে থাকে। ওরা মুসলমান মনে করেছে ওই লোকদেরকে যারা ওদের দেশে চাকরি করতে গিয়ে ওদের গাড়ি পরিষ্কার করে ওদের জুতা ধুয়ে দেয়। ওরা মুসলমান মনে করেছে ওই লোকদেরকে যারা ওদের দেশে গিয়ে ওদের সাদা চামড়ার মেয়েদের দিকে তাকিয়ে থাকে আর ওদের সঙ্গে আই লাভ ইউ বলে। ওরা আসল মুসলমানদেরকে চিনতে পারে নাই। মুসলমান তারা যেই মুসলমানরা তোদের আমেরিকা ছেড়ে দিয়ে, ব্রিটেন ছেড়ে দিয়ে, মক্কা মদিনার মতো আরামের জায়গা ছেড়ে দিয়ে আফগানিস্তানের পাহাড়ে নেমেছে, জঙ্গলে থেকেছে, তারা মুসলমানরা তারা যারা ঘরে খাবার নেই ঠিকই, কিন্তু ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে ঠিক কিনা? মুসলমান তারা ওই মেয়ে লোকেরা যে বোনেরা ভাইয়ের কানে কানে গিয়ে বলছে ভাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নামো, তুমি শহীদ হয়ে যাও, কিয়ামতের মাঠে আমি শহীদের ভাই হিসেবে বোন হিসেবে উঠতে চাই। মুসলমান রমণী তারা যারা নিজের সন্তানদেরকে পেশ করে আমার ছেলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাও, শহীদ হয়ে যাও, কিয়ামতের মাঠে আমি শহীদের মা হয়ে শহীদের আব্বা হয়ে উঠতে চাই ঠিক কিনা? আমার দেশে আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের ভয়ে থর থর করে কাঁপছে। কেউ দিন কায়েম করবে কেমনে? কেউ আছে দিনের দাওয়াত দিয়ে যদি সব লোক আত্মশুদ্ধির মাধ্যমে খানকার মাধ্যমে সব যদি মুসলমান হয়ে যায় তাহলে মাশাআল্লাহ সব স্থানে এসে যাবে, আর যুদ্ধ করা লাগবে না। ভাইরা আবার আবার কেউ বলছে কলমের যুদ্ধ করো, কেউ বলছে লেখার যুদ্ধ করো, কেউ কথার যুদ্ধ করো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন মদিনাতে হাইয়াল আল জিহাদ বলে ঘোষণা করতেন, জিহাদের ডাক দিতেন, তখন কি সাহাবায়ে কেরাম জিহাদ বলতে কলমের জিহাদ, নফসের জিহাদ, আত্মশুদ্ধির জিহাদ এইগুলো বুঝতেন না তাদের জিহাদকে বুঝতেন? কোনটাকে বুঝতেন? বোঝা গেল জিহাদ বলতে সাহাবায়ে কেরাম যেটাকে বুঝেছেন, মুহাদ্দিসিন কেরাম যেটা বুঝেছেন, এখন পর্যন্ত হাদিসের প্রত্যেকটা কিতাবে আবওয়াবুল জিহাদ জিহাদের অধ্যায় রয়েছে। সেই জিহাদের অধ্যায়ে কলমের জিহাদের কথা বলা হয় নাই, ওই জিহাদের অধ্যায়ে তোমার কথার জিহাদ বলা হয় নাই, আত্মশুদ্ধির জিহাদ বলা হয় নাই। পরিষ্কার করে দেওয়া হয়েছে সেখানে ঘোড়ার আলোচনা আছে, আল্লাহ নবী কয়টা যুদ্ধ করেছেন, আল্লাহ নবী কিভাবে জিহাদ করেছেন সেই সব আলোচনা রয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ আল্লাহ তাআলা বলছেন وَأَعِدُّوا لَهُمْ হে মুসলিম যুবকেরা, মুসলিম জাতি যারা ঈমান এনেছো, মুসলিম দাবি করছো আল্লাহ দুশমনদের সঙ্গে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য তোমাদের শক্তি এবং তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। এই শক্তি কি? আল্লাহ তাআলা বলছেন মিন রিবাতিল খাইলে ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুবাল্লাহি আদুবাকুম যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুকে এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। তুরহিবুনা বিহি আদুবাল্লাহি আদুবাকুম। ভাইরা আমার, আল্লাহর নবী আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন কুয়া মানে শক্তি অর্জন করো, এই শক্তি মানে কলমের শক্তি নয়, এই শক্তি মানে কথার শক্তি নয়, এই শক্তি মানে আধ্যাত্মিক কোনো শক্তি নয়। আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাব বলতে কি নিক্ষেপ করা বলেন নাই, ওই সময় ছিল তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, আর এখন বর্তমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, কিয়ামত পর্যন্ত আরো কত নিক্ষেপ করা আসবে, সেজন্য আল্লাহ নবী বলেছেন নিক্ষেপ করা শিখো। আল্লাহ নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, মহিলা তুদের সন্তানকে পেশ করে বলছে ইয়া রাসূলুল্লাহি আপনি মেহেরবানি করে কবুল করুন, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু তীর চালাতে না পারলেও তীর খেতেও তো পারবে, আমার শিশু তরবারি চালাতে না পারলেও তরবারি তো হতেও পারবে, আঘাত খেতেও তো পারবে, আবার শিশু ঢাল ঘুরাতে না পারলে ঢাল হতে হতো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দৃশ্য যখন চলছিল ওইখানে রোমের গোয়েন্দারা ছিল, রোমের গোয়েন্দারা গিয়ে তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটকে বলল, খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার দুঃস্বপ্ন দেখা দরকার নেই, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার সাহস করা দরকার নেই। রোমের সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? গোয়েন্দারা বলল, না, সৈন্য আমাদের চেয়ে অনেক কম, আমাদের 3 লক্ষ তৈরি আছে, ওদের 30,000 নেই। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? না, ওদের অস্ত্র তো কম। বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি? বলে না, ওরা জীর্ণ শীর্ণ, শক্তিও কম, দুর্বল, খেজুর আর শুকনো রুটি খায়। রোমের সম্রাট রাগ করলো, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ, কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, রোমের সম্রাট, হতে পারে শক্তি তোমার বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। যে বলছে ভার আমার ভাইয়েরা, ওদের যুদ্ধ চলছে, একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার চেহারা, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তোমার জন্য আল্লাহর কাছে জান্নাত পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, বলা হয় নাই তারা কলমের জিহাদ করে, তারা কথার জিহাদ করে, নফসের জিহাদ করে, না ভোটের আর জোটের নিয়ে নির্বাচন করে। আল্লাহ তারা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, ফায়াতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে, কি করে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে, 5টা, একটা লাগে, পঞ্চমটা জরুরি না। একজন লাগে ক্রেতা, একজন লাগে বিক্রেতা, একটা লাগে পণ্য, একটা লাগে মূল্য, ঠিক আছে কিনা আমার ভাইয়েরা? এরপরে লাগে পঞ্চম নম্বরে বাজার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন, ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, মুমিনরা হলো বিক্রেতা। এবারে পণ্যটা কি, মাল কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। এবারে মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত পেতে হলে কি করতে হবে? বাজারে যেতে হবে। সেই বাজারটা কোথায়? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জান্নাত তো সোজা না, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। এই জান্নাত পেতে হলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, ফায়াতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। আর এরকম কিতাল যারা করে, আল্লাহ তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, সাফফান কাতারবন্দি হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসাকলা প্রাচীর, সেই রকম লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা বলেন সুবহানাল্লাহ, এখানেও জিহাদ বলেন নাই, কারণ জিহাদ বললে ঘুরাইয়া নিয়ে যায়, নফসের জিহাদ, কলমের জিহাদ, তারপরে কথার জিহাদ, আরো কত কিছু জিহাদ, বউয়ের সাথে মিলার জিহাদ আছে না, এটা দলিল আছে। সবই যদি জিহাদ হয় তাহলে আমি বলবো স্ত্রীর সাথে সহবাস করাও কি জিহাদ, কেমনে দলিল আছে? বুখারী সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিসের কিতাবে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جلس بين صحابه الاربع ثم جهدها فقد وجب الغسل انزل او لم ينزل। আল্লাহর নবী ফরমান, যখন কোন পুরুষ তার স্ত্রীর উপরে বসে, এরপরে কি করে, সুম্মা জাহাদাহা, এরপরে জিহাদ করে, কি করে, সুম্মা জাহাদাহা, এরপরে জিহাদ করে, ওয়াজাবাল গোসলু, তার উপর গোসল ফরজ হয়ে যাবে, আনজালা ও লাম ইউনজিল, চাই সে বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তাহলে এখানেও জিহাদ আছে। যারা জিহাদ বলতে এরকম সব বুঝেন, তাদেরকে বলবো বিবির সঙ্গে জিহাদ করারও জিহাদ। ভাইরা আমার, এজন্য পরিষ্কার বলেছি, আল্লাহর নবী জিহাদ বলতে যা বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, ওইটার নাম জিহাদ। আর অন্য যেগুলো সেগুলো হলো ওই যে মামু বলি না আমরা, ঢাকাতে রিক্সাওয়ালাদেরকে বলে মামা, কি বলে, রিক্সাওয়ালাও মামা, আর মায়ের আপন ভাইও মামা, দুই মামা কি এক? ঠিক এরকম ভাবে এস্তান অস্ত্র দিয়ে জিহাদ করা একটা জিনিস, আর অন্য অনেকগুলো জিনিসকে জিহাদ বলা হয়েছে রূপকর্থে। এটা ওইটার গুরুত্ব বোঝাবার জন্য। এটা এরকম যেমন একজন যুবক তার বাবাকে খুব ভালোবাসে, মুরব্বী, শ্রদ্ধা করে, খেদমত করে, আপনি আর একজন বুড়া মানুষকে নিয়ে বললেন যুবকটাকে যে তোমার আব্বার মতো একে খেদমত করো, এই আব্বার মতো বলায় কি লোকটা আব্বা হয়ে গেছে, তার মায়ের জন্য হালাল হয়ে গেছে, আব্বার সঙ্গে তুলনা করা হয়েছে, যাতে করে ওই যে যুবকটা তার বাবার উপরে দুর্বল, সেইখান থেকে একটু সুযোগ নেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলামে অনেক কিছুকে জেহাদের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ জেহাদ হচ্ছে ইসলামে সবচেয়ে বড় একটা ইবাদত। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, বুখারী হাদিস, আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, দুল্লানি আলা আমল, আমাকে এমন কোন আমল বলুন, ইয়াদিরুল জিহাদ, যা জিহাদের সমতুল্য হয়। আল্লাহর নবী বলেছেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল পাই না যেটা জিহাদের সমতুল্য হতে পারে। ভাইরা আমার, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, রোমের গোয়েন্দারা বলল, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, যুবক সেটাই করল, বলল আমার এই যৌবন, আমার এই শক্তি, আমার এই বাহু, যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তোমার জন্য জান্নাত রয়েছে। যুবক একটা কাজ করলো, কয়েকটা খেজুর বের করলো, একটু কোমরটা শক্ত করে নেই, শক্তি বানাই নেই, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলোকে ছুঁড়ে মারলো, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে। এবারে তরবারি হাতে নিয়ে দুশ্মনের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেরকম ঢুকে যুদ্ধ করতে আরম্ভ করলো। দুশ্মনদের লাশের স্তূপ করে ফেলছে, যেদিকে যাচ্ছে সেদিকে কাতার করে ফেলছে। মুসলিম সৈনিকেরা বলল, যুবক আমাদের ভিতরে চলে আসো, তুমি কুফফাদের মাঝে ঢুকে পড়েছো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কিরামদের অবস্থা। জানতে নেই দুনিয়া মে মুসল মানো কিসি সে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে। আজকে সেই মুসলিম জাতিকে হত্যা করে ছাড়ে নাই, হত্যা করে তাদের মুখে পেশাব করে দিচ্ছে। অ মুসলমান জাতি, আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আল্লাহর নবী মদিনার থেকে মক্কা রওনা হলেন উমরা করার জন্য। হুদাইবিয়া পর্যন্ত আসার পরে মক্কার লোকেরা বাধা প্রদান করলো। আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, আমাদের সঙ্গে হাদির জানোয়ার রয়েছে, আমাদেরকে মক্কায় ঢুকতে দাও, আমরা করে চলে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মক্কায় ঢুকে গেলেন, কোন ভয় নেই, কোন চিন্তা নেই, আমার পিছনে 1400 সাহাবায়ে কেরাম রয়েছে, আমার পিছনে আল্লাহর নবী রয়েছে। তিনি চলে গেলেন মক্কায়। মক্কার কুফাররা চিন্তা করলো একটা বড় সুযোগ আমাদের সামনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ির কাছে এসে গেছে, গুরুত্বপূর্ণ সঙ্গীরা তার সঙ্গে আছে, এইবার যদি তাকে শেষ করে দেওয়া যায় তাহলে আমাদের বিরুদ্ধে আর কোনো চ্যালেঞ্জ থাকলো না। এজন্য তারা কোরবানির সময় যেরকম ছুরি ধার দেওয়া হয় এরকম মক্কার লোকেরা তরবারি ধার দিতে শুরু করলো যুদ্ধ করার জন্য। কিন্তু মুসলমানদের শক্তিটা পরীক্ষা করা দরকার, এই জন্য তারা একটা অপপ্রচার গুজব ছড়িয়ে দিল। আল্লাহর নবীর শিবিরে হুদাইবিয়া সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর গেল, ও মুসলমান একজন মুসলমানের কি মূল্য চিন্তা করে দেখো, আল্লাহর নবী আর তাবুতে বসে নাই, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, আল্লাহর নবী চিন্তা করলেন না আমাদের কি শক্তি, কাফেরদের কি শক্তি, আমরা এখন এই কজন লোক মারা গেলে কি হবে। ও মুসলমান জাতি, আজকে আমাদেরকে ভয় দেখানো হয়, মুসলমানদের কি আছে, ভারতের 15 লক্ষ সৈন্য আছে, আমেরিকার আরবে আণবিক বোমা আছে, ফারস বোমা আছে, লক্ষ লক্ষ বিমান আছে, ইসরায়েলের পারমাণবিক বোমা আছে, আমাদের কি আছে। ও মুসলমান জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধে কি মুসলমানদের সংখ্যা কাফের দেশে বেশি ছিল না কম ছিল? বদর যুদ্ধে কম ছিল, ওদের যুদ্ধ কম ছিল, যতগুলো যুদ্ধ সবগুলোতেই কম ছিল, হুনাইনের যুদ্ধে মুসলমানরা অনেক সংখ্যা ছিল। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হুনাইনের দিন তোমাদের সংখ্যা অনেক ভারী ছিল, তোমরা মনে করেছিলে যে আজকে সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা পরাজিত হব না, কিন্তু কোনো কাজে আসে নাই। মুসলমান যখন ঢুকলো এমন ভাবে আক্রমণ করলো, মুসলমান একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল, জনসংখ্যার গৌরব শেষ হয়ে গেল, আল্লাহর নবী একা হয়ে পড়লেন। এরপরে ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার কাছে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আল্লাহর নবীর পাশে এবারে সবাই এসে গেল। এরপরে নতুন করে যুদ্ধ শুরু হলো, এবারে সংখ্যাগরিষ্ঠের কোনো গৌরব নাই, আল্লাহর উপর ভরসা আছে, যুদ্ধ শুরু করলো। এবারে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, বিজয় দিয়েছেন কে? আল্লাহর নবী এই চিন্তা করেন নাই। আজকে মুসলমান চিন্তা করে আমরা শেষ করলে কি হবে, বুঝি দিন কায়েমের জন্য জেহাদ করতে হবে, কিন্তু জেহাদের এখন সুযোগ নাই। অনেকে আছে অস্ত্রের যুদ্ধ ছেড়ে দাও, কলমের যুদ্ধ ধারণ করো, ওসির যুদ্ধ ছেড়ে দাও, মসির যুদ্ধ ধরে কি আছে, এই যে কুফফারদের কথা, কাদের কুফফার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পরিষ্কার বলেছেন কুফফাররা চায়, ইয়াওয়াদ্দু তারা চায়, লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, তোমরা যেন তোমাদের অস্ত্র থেকে গাফেল হও, অমনোযোগী হও, অস্ত্র ছেড়ে দাও, এইটা ওরা চায়। এইটা চায় কারা? কুফাররা চায়। কোরআন স্পষ্ট যাচ্ছে লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, তোমরা তোমাদের অস্ত্র থেকে তোমাদের আস্তে গাফেল হও, এটাই কুফাররা চায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন খুজু হিজরাকুম, তোমরা তোমাদের অস্ত্র সঙ্গে রাখো। কে বলেছেন? আমার ভাইরা, আল্লাহর নবী এবারে পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে, আসো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, আমরা একটা লোক মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো আমার হাতে হাত রেখে বায়াত করো। আল্লাহর নবী হাত রেখে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বললেন এটা ওসমানের হাত, যেন ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। এইভাবে বায়াত হয়ে গেল। এবারে দেখুন কি প্রতিক্রিয়া হচ্ছে। মক্কার লোকেরা যখন শুনতে পারলো সাহাবায়ে কেরাম কবিতা পড়ছেন, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব আমাদের দেহের সঙ্গে যতক্ষণ রুহ থাকবে আমরা ততক্ষণ লড়াই করে যাব, যুদ্ধ চালিয়ে যাব। এই কথা যখন কাফেরদের কানে গেল কাফেররা তখন ভয় পেয়ে গেল, এবারে সুর নরম করলো, সন্ধি করার প্রস্তাব হলো, সন্ধি হয়ে গেল। আল্লাহর নবী ওই বছর উমরা করতে পারলেন না, পরের বছর উমরা করলেন। আমার জাতি আজকেও যদি সেরকম বায়াত হতো, আজকে পীর মুরিদরা বায়াত নাই, আমি বলি বায়াত চিন্তাই হয়ে গেছে, কি হয়ে গেছে। এই জন্য বলি পীর ধরা ফরজ। পীর ধরা কি? পীর ধরা ফরজ, ফরজ বুঝে না কিরকম, যেরকম চোর ধরা ফরজ, চোর ধরা যেরকম ফরজ এরকম পীর ধরাও কি? এখন বুঝছেন নাকি? কেমনে চোর চুরি করে, একটা মানুষের মাল চুরি করে নিয়ে যাও, একটা লোক ক্ষতিগ্রস্ত হয়। আর এই পীর সাহেবরা ইসলামের সবচেয়ে বড় সম্পদ, ইসলামের সবচেয়ে মূল্যবান সম্পদ বায়াত। মুসলিমদের একজন ইমাম থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী হাদিস, আল ইমামু জুন্না, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এই ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করে, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামকে বায়াত দিল মুসলিমরা। মুসলিমদের কোন দল নাই, কোন ফেরকা নাই, কোন গ্রুপ নাই, মুসলিমদের একটা দল হবে, সেটার নাম ইসলাম। ইসলামের অধীনে মুসলিমদের একজন লিডার থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, তাকে বায়াত দিবে, বায়াত দিয়ে তার নেতৃত্বে যুদ্ধ করবে। আজকে যদি এরকম একজন ইমাম থাকতো, বাংলাদেশে কত দল ইসলাম কায়েম করার জন্য, একদিকে আছে গণতান্ত্রিক দল, ইসলাম কায়েমের জন্য গণতন্ত্র বেছে নিয়েছে। গণতন্ত্র ইসলামে জায়েজ না হারাম? গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। ইসলামের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে, আর গণতন্ত্রের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস না করলে সংবিধান নিয়ে আসুন, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7 ধারা 1 পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? জনগণ। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানযিউল মুলক মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলক মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানযিউল মুলক মিম্মান তাশাউ, আর তুমি যা থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খায়রু, সমস্ত খায়রের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু পর ক্ষমতা রাখো। সমস্ত ক্ষমতার মালিক কে? তার গণতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ, ইসলামে ক্ষমতার মালিক কে? এবারে গণতন্ত্রে আইনের উৎস জনগণ, সংবিধানের সাথে দুই লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে, অন্য অন্য আইনের যতখানি আইনের সঙ্গে অসামঞ্জস্যশীল হবে ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। সেই কারণে ওরা ইসলামের চোরে হাত কাটা বিধান বাতিল করে দিয়েছে, মদের আইন বাতিল করে দিয়েছে, এরকম জেনার বিচার বাতিল করে দিয়েছে, সম্পত্তির আইন বাতিল করে দিয়েছে। যেখানে যেখানে আল্লাহর হুকুমের সঙ্গে সংঘর্ষ আছে, সে আল্লাহটাকে বাতিল করে দিয়ে মানব রচিত আইন ঠিক রেখেছে, ঠিক না? গণতন্ত্রের একজন রূপকার আব্রাহাম লিঙ্কন সেজন্য পরিষ্কার করে দিয়েছেন, গভর্ন অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। ইসলাম বলে অফ দ্য আল্লাহ, আইন আসবে কোথেকে? বাই দ্য ওহী, ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে ওহী, আপনি কেবলমাত্র তার অনুসরণ করবেন। এরপরে অবদা পিপাল, অবদা পিপাল বাইদা বিপাল, ফর্দা বাপ, অবদা আল্লাহ বাইদা ওয়াহি ফর্দা পিপাল। এরপরে গণতন্ত্র, অনেকগুলো দল বিশ্বাস করে, একটা সরকারি দল, অনেকগুলো বিরোধী দল, তার মধ্যে আবার একটা প্রধান বিরোধী দল। ইসলাম বলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দ্বীন কায়েম করো, খবরদার দল তৈরি করো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। গণতন্ত্র দল তৈরি করে ভাইরা আমার। এরপরে সবচেয়ে বড় কথা যেটা, গণতন্ত্রে মানুষের মাথা গণনা করে, ভোটের গণনা করে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে আল্লাহর রাস্তাকে নষ্ট করে ফেলবে। আল্লাহ বললেন সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা যাবে না, আর গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা ঠিক কিনা? ইসলাম বলছে সুরার মাধ্যমে নেতা নির্বাচন হবে, এরা বলছে ভোটের মাধ্যমে নির্বাচন হবে। আমরা কি আল্লাহটা মানবো না গণতন্ত্র মানবো, কোনটা মানবো? সুতরাং গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে যাচ্ছে আজকে, আর বিভিন্ন দলে দলে মুসলিমকে বিভক্ত করা হচ্ছে, এই সব বন্ধ করে দিয়ে আজকে বাংলাদেশে 300,000 মসজিদ যদি আজকে কোন দল মত সব ভেঙে দিয়ে, সব বায়াত ভেঙে দিয়ে, একটা বায়াত হলো মুসলিমদের, যে বায়াত কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন মুসলিমদের একজন মূল খলিফা থাকবে, দুইজন হলে তাকে কতল করে দাও। মুসলিম হিসেবে সহি হাদিস মিশকাতে বাবুল ইমাম আল কাযা আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال اذا بويا للخليفتين فقتلوا الاخر منهما, আল্লাহর নবী বলেছেন একজন মুসলিমদের ইমাম থাকা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় আর একজন যদি বায়াত নেওয়া শুরু করে, তোমরা দ্বিতীয়টাকে কতল করে দাও, কি করে দাও, হত্যা করে দাও। তার মুসলিমদের লিডার হবে কয়জন? এই হাদিস অনুযায়ী দুনিয়া বাদ দিলাম, বাংলাদেশে যদি একজন ইমাম থাকত আর কোন দল না থাকত, 300,000 মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এই মুসল্লিরা একাত্র হয়ে একজন ইমামকে বায়াত দিত আর বলতো আমরাও সেই সাহাবায়ে কেরামদের মতো বলবো, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণে কোরআনকে সংবিধান পাবো না। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা বাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর কাছে বায়াত করেছি, এই মর্মে আমরা জিহাদ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে। এরকম ময়দান অবতীর্ণ হতো এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে? আজকে সেখানে মুসলমানদের বিভক্ত করে দিয়ে মুসলমান ঐক্য ধ্বংস করে দেওয়া হয়েছে, আর নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের জন্য কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ কলমের জেহাদ, কেউ আত্মশুদ্ধির জেহাদ, কেউ নফসের জেহাদ, কেউ কথার জেহাদ, এইভাবে জেহাদ থেকে মুসলিমদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন আমরুকুম বিখামসিন, ও মুসলমানেরা আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ করছি, আল্লাহু আমরানি বিহিন্না, ওই পাঁচটা কাজের জন্য স্বয়ং আল্লাহ আমাকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? সেই পাঁচটা কাজ কি কি? দিন কায়েমের জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ করেছেন, আল্লাহ নির্দেশ করেছেন, এক নম্বর হচ্ছে বিল জামা, মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, কোন দল থাকবে না। এরপরে জামার মাধ্যমে একজন আমির নির্বাচন করবে, সুরার মাধ্যমে একজন আমির হবে, সেই আমিরের কথা শুনবে, মানবে, অবিল হিজরত ওয়াল জিহাদ, এরপরে হিজরত করবে, জিহাদ করবে। কয়টা কাজ হলো? এই পাঁচটা কাজ মুসলমানদের জন্য আল্লাহর রাসূল হুকুম করেছেন, সাহাবায়ে কেরাম সেই কাজই করেছেন, আল্লাহর নবী সেই কাজ করেছেন। ভাইরা আমার, বায়াত হয়ে গেল, আল্লাহর নবী বায়াত নিলেন, এই বায়াত কোরআনে আছে। কি বায়াত সুন্দর করে শুনুন, আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে সূরা ফাতার 18 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। ইযা ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাজি হয়ে গেছেন, বায়াত পাওয়া গেল কোরআনে, তবে পীর মুরিদের বায়াত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ওরা মূলত আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, বরং স্বয়ং আল্লাহর কাছে বায়াত করেছে। যারা বলে সুবহান ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? কি সুন্দর বায়াত পাওয়া গেল! আজকেও যদি মুসলিম জাতির মধ্যেই বায়াত থাকতো, তাহলে মুসলিম জাতির মধ্যে মুসলিম যদি হত্যা করা তারপরে পেশাব করা সাহস করতে পারতো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমানরা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি বুজুর্গ ছিলেন না আমরা বেশি বুজুর্গ? আল্লাহর নবী কত বেশি আল্লাহর কাছে প্রিয় ছিলেন! কোরআন পড়ুন, কোরআন যখন নাযিল হতে লাগলো, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা এতটুকু কষ্ট দিতে চান না, আয়াত নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জয় বলেন সুবহানাল্লাহ। নবী কোরআন মুখস্থ করার জন্য একটু কষ্ট করবেন, এতটুকু কষ্ট আল্লাহ দিতে চাচ্ছেন না। আরো সামনে চলুন, আল্লাহর নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কথাটা একটু বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে ইমানদারগণ, খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ওহুদের ময়দানে যখন আল্লাহর নবীর মাথার উপরে বড় পাথর মারা হলো, লোহা ঢুকে গাল ভেঙে দাঁত পড়ে গেল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি ফিরায় নাই? কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে বোধ হয় নবীর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, তাও হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা, জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই রকম চরম বিপদে যখন পড়লেন, মুসিবতে যখন পড়লেন, তখনই আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য একেবারে কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা চলে আসলো, আল্লাহর ফেরেশতা ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল চলে আসলো, ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও ইব্রাহিম, মিকাইল, ইসরাফিল, আমি তোমাদের ইবাদত করি না, তোমাদের গোলামি করি না, আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহর সাহায্য কামনা করছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার ইব্রাহিমকে আগুন নিক্ষেপ নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম যেই পর্যন্ত ক্ষমতা ছিল ওই পর্যন্ত বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এরপরে যখন আগুনে নিক্ষেপ করা হলো তার ক্ষমতা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম জেনে রাখো বান্দার ক্ষমতা যেই পর্যন্ত শেষ হয়ে যায় আমি আল্লাহর সাহায্য ওখান থেকে শুরু হয়ে যায়, এবার আমার ক্ষমতা দেখো। কুলনায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার ইব্রাহিমের জন্য একটা পশম না পড়ে যায়, আবার ঠান্ডায় কষ্ট না পায়। ও আমার জাতি, ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা নামরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? খ্রিস্টানদের সমস্ত বোমার আগুনকে ঠান্ডা করে দিয়ে মুসলিমদেরকে বিজয় দান করতে পারেন কিনা? তবে শর্ত একটাই, আজ ভি যোগ করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে সত্যি হে আন্দাজ গুলিস্তা পয়দা, তৌহীদ কি আমানত সিনো মে হে হামারা, আসা নহি মিটানা নাম ও নিশা হামারা। ও মুসলমান জাতি, ইব্রাহিম বলতে ইমান তৈরি করতে পারলে, তাওহীদের ইমান অর্জন করতে পারলে যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো সাহায্য করতে পারেন ঠিক কিনা? যে আল্লাহ মুসার জন্য ফেরাউনের থেকে বাঁচার জন্য দরিয়ায় রাস্তা করে দিলেন, মুসা পার পেয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? এখন আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা? না আল্লাহ দুর্বল হয়ে গেছে, না বুড়ো হয়ে গেছে? মুসলমান জাতি, আল্লাহ তালা বুড়াও হন নাই, আল্লাহ দুর্বল হন নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতে চান সে ইব্রাহিমের মতো ঈমান নিয়ে, মুসার মতো লাঠি নিয়ে দাঁড়াতে পারো কিনা? আজ ভি যোগ করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ করে সত্যি হে আন্দাজ গুলিস্তা পয়দা, মিস্তে কলিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হে কোহে তুর সে বাংলা তখাব। মুসলমান জাতি, সেই মুসার মতো লাঠি নিয়ে তাওহীদের ঈমান নিয়ে শিরক মুক্ত, বেদাত মুক্ত, পীর মুক্ত যদি সেই রকম ঈমান নিয়ে তৈরি হতে পারো সে আল্লাহ এখনো তৈরি আছেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা একটা বিশাল বিল্ডিং এর উপরে নিয়ে সাতটা দরজা বন্ধ করে দিয়ে এরপরে অপকর্মের আহ্বান করেছিল, ইউসুফ কি ঘরে বসে বসে তাসবিহ পড়েছিলেন নাকি দৌড় দিয়েছিলেন, কোনটা? কেন দৌড় দিলেন? চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা তাও তালাবদ্ধ, দৌড় দিলেন কি জন্য? যিনি দৌড় দিলেন, জুলাইখা মনে মনে বলল যাও নাকটা ভেঙে যাবে দরজার সঙ্গে টাক লেগে। জুলাইখা বুঝতে পারে নাই, আল্লাহর নবী বুঝতে পেরেছেন আল্লাহর সাহায্য বসে থাকলে চলবে না, আল্লাহর নিয়ম হচ্ছে বসে বসে তাসবিহ পড়লে, নফসের জিহাদ করলে, আত্মশুদ্ধি করলে, অথবা কি করলে, গণতন্ত্র করলে, অথবা ইহুদি খ্রিস্ট তরিকা মানলে এর মাধ্যমে দিন কায়েম হবে না, আমাকে দৌড় দিতে হবে, যেই পর্যন্ত আমার ক্ষমতা আছে ওই পর্যন্ত আমাকে যেতে হবে, দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার, দরজা খোলার দায়িত্ব আল্লাহর। এই ভেবে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ তারা জানিয়ে দিলেন, ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার তা করেছ, এবারে তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। আল্লাহ তারা একটা নয় দুটো নয় সাতটা দরজা একবারে খুলে দিয়েছেন, জোরে বলুন সুবহান আল্লাহ। আমার ভাইয়েরা আজকে সেজন্য চতুর্দিক থেকে আবার আসছে, ভয় পেলে চলবে না। আমি যুবক ভাইদেরকে বলবো ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে সব ইসলামের তরিকায় চলে আসো, নবীর তরিকায় চলে আসো, সাহায্য করা মালিককে। ইহুদি খ্রিস্টানদের কাছে বোমা আছে, তোমার ধারে বাস আছে, বাস নিয়ে দাঁড়াতে পারলে সাহায্য করা মালিককে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন, বিজয় দেওয়ার মালিককে। আজকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, অসহায় নারী, অসহায় বৃদ্ধ মানুষরা ফরিয়াদ করছে, আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল قريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথচ অসহায় পুরুষেরা, নারীরা এবং মেয়ে লোকেরা ফরিয়াদ করে বলছে। সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় পুরুষেরা, ওয়ান নিসা অসহায় মেয়ে লোকেরা, ওয়াল বিলদান অসহায় শিশুরা, যারা ফরিয়াদ করে বলছে, আল্লাযিনা ইয়াকুলুনা, যারা ফরিয়াদ করে বলছে আফগানিস্তান থেকে, ফরিয়াদ করছে কাশ্মীর থেকে, ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ করছে আরাকান থেকে, আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিম আহলুহা, ও আমাদের রব তুমি আমাদেরকে জালিম ও দোষজনক পথ থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে যোগ্য নেতা পাঠাও। যে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালেদ বিন ওয়ালিদের মতো যুবক হয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে সেই রকম যুবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এজন্যই আল্লামা মুহাদ্দিসে জলিল আব্দুল মুবারক আহমদ বলেছেন, কাইফাল করার ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মাল আদুবিল মুতাদি, কিভাবে একজন মুসলিম যুবক আরামে শুয়ে থাকতে পারে, নিশ্চিন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে, ওয়াল মুসলিমাতু মাল আদুবিল মুতাদি, অথচ মুসলিম রমণীরা, মুসলমান বোনেরা, তোমার বোনেরা কাফেরদের পাঞ্জার তলে রয়েছে, আদ্দারে বাতু খুদুদাহুন্না বিরান্নাতিন আদাই যারা তাদের গাল চাপড়ায় আর ক্রন্দন করে তাদের নবী মোহাম্মদকে ডাকছে, হে নবী তুমি যখন ছিলে তখন তো মেয়ে লোকদের ইজ্জত রক্ষা করেছিলে, তোমার সাহাবি যখন ছিল নবী তোমার বোনদের ইজ্জত রক্ষা করেছ, এখন তোমার উম্মতরা আমাদের আহ্বান শুনছে না? আল কায়লাতু ইজা খাশিনা ফাদিহাতান জুহুদাল মাকালাত লাইতানা লাম নুলাত, যারা যখন অসহায় অবস্থায় কাফেরদের পাঞ্জার তলে বসে যখন তাদের কোন আর ক্ষমতা নাই, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, লাইতানা লাম নুলাদ, হায় যদি আমরা জন্মগ্রহণ না করতাম, মা তাসতাতিউ ওয়া মা লাহা মিন হিলাতিন ইল্লা তাসাত্তুরু মিন আখিহা বিল ইয়াদি, যাদের আর কোন ক্ষমতা নাই, কুফফাররা যখন তাদেরকে পরাক্রমে ধর্ষণ করতে থাকে তখন শুধুমাত্র তারা লজ্জাস্থানে হাত দিয়ে তারা কেবলমাত্র ফিরাবার চেষ্টা করে, অথবা চোখে আঙ্গুল দিয়ে তারা চোখ বন্ধ করে থাকে, এইরকম তারা ক্রন্দন করছে। এই সমস্ত মা বন্ধে রক্ষা করার জন্য অমুসলমান তোমাদেরকে আবার তৈরি হতে হবে। মুসলমান তুমি তাহাজ্জুদ পড়ছো ঠিকই, কলমের জিহাদ করছো ঠিকই, আর তোমার বন্ধেরকে নির্যাতন করা হচ্ছে। এজন্য আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাই সেই সময়কার বড় পীর, বড় বুজুর্গ ফজাইল ইবনে আয়াজকে লক্ষ্য করে তিনি পত্র লিখেছিলেন, যখন তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন আর অপরদিকে পীর সাহেবরা খানকায় বসে আছে, তখন তিনি ওই পীরদের বড় পীর ফুজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন, ইয়া আবেদাল হারামাইনে লাও আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, ওহে মক্কা মদিনার আবেদ, ইয়া আবেদাল হারামাইন, মক্কা মদিনায় বসে ইবাদত করছো, লাও আবসারতানা, তুমি যদি আমাদেরকে দেখতে, আমাদের মা বোনদেরকে দেখতে, ইহুদি খ্রিস্টান যিনি যাতন করছে তা দেখতে, লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, তুমি মনে করতে তুমি যে ইবাদত করছো এটা কোন ইবাদত নয়, ইবাদতের সঙ্গে খেলনা ছলনা তামাশা করছো, কারণ তুমি মক্কা মদিনায় বসে আছো, তুমি খানকায় বসে আছো, দরগায় বসে আছো, তুমি ফিনফিনে জামা গায়ে দিয়ে বসে আছো, আর ওদিকে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিমদের বাড়িঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিম শিশুদেরকে হত্যা করা হচ্ছে। من كان يخذب خده بدموعه فنحورنا بدمائنا تتغضب তুমি যখন ইবাদত করতে বসো তোমার ইবাদত করতে জজবা আসে তখন তুমি বাদর জুলো আর নইলে তোমার চোখ দিয়ে পানি জড়ায় জেনে রাখো তোমার চোখের পানি ভালো কথা আল্লাহর কাছে প্রিয় ঠিক কিন্তু আমাদের অবস্থা শুনো আমাদের যখন জজবা আসে যুদ্ধের মাঝে যুদ্ধ করতে করতে আমাদের মাথার রক্ত বুকের তাজা রক্ত দিয়ে আমাদের গা ভিজে যায় যারা বলেন সুবহান ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الاطيب তুমি যখন তুমি যে ইবাদত করতে বসো আতর গোলাপ লাগাও খুশবু লাগাও পাতলা ফিনফিনে জামা গায়ে দাও এসি রুমে বসো তুমি দরগা আছে দুর্গা আছে খানকা আছে আমাদের অবস্থা শুনো আমরা যখন আল্লাহর ইবাদত করতে যাই তখন আর আতর গোলাপ নয় লোহার পোশাক পরি মোটা কাপড় পরি ঘোড়ায় চড়ি এরপরে যুদ্ধের ময়দানে নামি রাজুসানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায় ওই আগুনের টুকরো এবং যুদ্ধের ময়দানে ধুলাবালি হচ্ছে আমাদের আতর গোলাপ তোমার ঘোড়াগুলো তোমার পিসা ভাদিয়া তোফা তোমার দিব্বা তোমার আবা কাবা ডিব্বা জুব্বা খাব্বা এই সবগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আওয়ামান কানা ইউতিউবু খাইলাহু ফি বাতিলিন ফাকুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতাবু আমাদের ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় এরপরে লিখলেন ولقد اتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب لا يستوي غبار خيل الله في انف امرئ ودخان نار تلهب তুমি যদি যুদ্ধ করতে ইবাদত করতে বসো তোমার আতর গোলাপ এইটার জন্য জান্নাতের গ্যারান্টি নাই আমার যুদ্ধের ময়দানের ধুলা বালু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং জাহান্নামের ধোঁয়া কখনো কারো নাকে একাত্র হবে না যারা বলেন সুবহানাল্লাহ তুমি যখন মরে যাবে তোমার আতর গোলাপ লাগানো হবে গোসল করানো হবে নতুন কাপড় দেওয়া হবে কিন্তু জেনে রাখো তোমার ওই কাপড় নিয়ে তুমি হাসরে মাদন উঠতে পারবে না আল্লাহ হাবিব ফরমান সব কাপড় খুলে গোড়া গোরলান ওরাতান হুফাতান ল্যাংটা উলঙ্গ করে উঠানো হবে আর আমি শহীদ হলে আমার অবস্থা শুনে নাও আমি যদি মৃত্যুবরণ করি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাই আমার কাপড়গুলো খোলা হবে না রক্ত মাখা জামা কাপড় শুদ্ধ দমন করা হবে কিয়ামতের ময়দানে আমি যখন উঠব আমার জখমগুলো তাজা হয়ে যাবে ইয়াসরুবু দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিসকে তাজা হবে রক্ত হবে রঙে রক্ত কিন্তু ঘেরানটা হবে মিশকাম্বরের চেয়ে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে তুমি জগৎ বিখ্যাত পীর অলি বুজুর্গ সবাই তোমাকে চিনে আর আমার জানাজায় কোনো লোক হবে না কারণ আমাদেরকে লোকেরা অলি বলে না শহীদদেরকে লোকেরা অলি বলে না অলি বলে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা এ সমস্তকে অলি বলা হয় ও মুসলমান জাতি জেনে রাখো আল্লাহর আল্লাহর নবী আমাদের জন্য বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমার জানাজায় লোক হওয়ার দরকার আছে তুমি মরে গেছ আমার জানাজায় লোকের দরকার নাই কারণ আমি মরি নাই আমি জীবিত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিল লা ইউকযাবু শহীদরা মরে না তারা আল্লাহর কাছে জীবিত ভাইরা আমার আজকে সারা দুনিয়া থেকে চতুর্দিক থেকে মুসলমানদের এই যে জুলুম নির্যাতন এগুলোতে রক্ষা করতে হলে সেই যুবকদের প্রয়োজন যেই যুবকেরা আমেরিকার সাদা চামড়াওয়ালা মেয়েদেরকে দেখে যাদের ভিতরে কুফুরাতে সেরে কাছে আই লাভ ইউ তো বলবে না বরং তাদের সাদা চামড়া যেখানে সেরে কাছে কুফুর আছে থুতু মারতেও রাজি না এইরকমের যুবক দরকার ঠিক কিনা যারা রাস্তায় মেয়ে দেখলে বলে শীষ দেয় তাদেরকে ইফতিজিং করে এইরকম যুবকদের কথা বলা হচ্ছে না, সেই রকম যুবকের প্রয়োজন যেই যুবকদের সম্পর্কে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিনরা তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে, তারা রাস্তায় বোনদেরকে ডাকলে বলে তুমি আমার বোন, তোমার দেখা আপনি তো দেখার অধিকার আমার নেই, বোন তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলছি, এইরকম যুবকের প্রয়োজন। যেই যুবকেরা ইহুদি খ্রিস্টানদের কোন তরিকা অনুসরণ করবে না, ইহুদি খ্রিস্টানদের জামা, ইহুদি খ্রিস্টানদের পোশাক, ইহুদি খ্রিস্টানদের ভাষা, ইহুদি খ্রিস্টানদের যাওয়া, এইগুলোকে বর্জন করে আল্লাহর রাস্তায় তারা জীবন দেওয়ার জন্য তৈরি হবে এমন যুবকের দরকার আজকে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরকম যুবকের দরকার, আজকে সেই আহ্বান রেখেছি। এরপরে মাদ্রাসার জন্য এখানে কথা বলা হয়েছে, আসলে আমি কোন চাঁদার কাজ করতে পারি না, চাঁদা উঠাইও না, মাদ্রাসার জন্য বলতে বলা হয়েছে, সেই জন্য আপনাদেরকে বলছি দিনী প্রতিষ্ঠানকে সাহায্য করা আমাদের ইমানি দায়িত্ব। কারণ মাদ্রাসাগুলো ঠিকই আছে, এখান থেকে আলেম তৈরি হয় বলে আজকে আমরা কিছু শিখতে পেরেছি, আপনাদের সামনে কোরআনে আলোচনা করছি, এগুলো বন্ধ হয়ে গেলে জেনে রাখবেন ইসলামের বাতি যাও আছে তাও নিভে যেত। এজন্য মনে রাখতে হবে এই কোরআনের হেফাজত করা, মাদ্রাসার হেফাজত করা, সাহায্য করা, এটা ইমানদারদের দায়িত্ব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে পারেন, কোরআনের হেফাজত করেন, রাস্তায় যদি একটা কোরআন শরীফের টুকরা পাওয়া যায়, কাগজে লেখা কোরআন, মানুষকে ওটাকে ফেলে দেয় নাকি বুকে লাগায়, ওটাকে বুকে লাগায়, চুমো খায়, ধুলাবালু পরিষ্কার করে। ঠিক এরকম ভাবে যেই মহল্লায় কোন মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষকদের ভুল না ধরে ওদের সাহায্য করা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, আপনারা জানেন তাকে, এ বসেন না আপনারা, আমি বসতে উঠতে পারি নাই, আরে আপনারা আমাকে রেখে গেলে কেমনে হবে, আমি আপনাদের মেহমান, মেহমানকে রেখে চলে দেওয়া কি ঠিক হবে, এতক্ষণ কথা বললাম আরে এখন আমাকে রেখে আপনারা চলে যাচ্ছেন, কি সুন্দর মহাব্বত, এই যে মহাব্বতের স্মৃতি, এতে কেমনে দিন কায়েম হবে, দিন কায়েম করতে হলে তো আমাদের রাত নাই দিন নাই, সাহাবা কেরাম জঙ্গলে থেকেছেন, না খেয়ে থেকেছেন, আর আমরা তো মাশাআল্লাহ একটু দেরি হয়ে গেছে, এখন আমরা ওঠার জন্য পাগল হয়ে গেছি। আজকে যদি এখন হুকুম দেই একজন আসতে দিতে পারবেন, এখন থেকে এখান থেকে যুদ্ধের মতো হয়ে যাবে, কে রাজি আছে আমরা, কেমনে রাজি সব দূর দিলেন, এই জন্য মনে রাখতে হবে। আমি কথাটা শেষ করি, ইনশাআল্লাহ বেশিক্ষণ দেরি করবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লেখতেন নিজের হাতে, কোরআন পড়তেন। আপনারা জানেন যখন তাকে খঞ্জর দিয়ে হামলা করা হলো, পিছন থেকে খঞ্জর ঢুকিয়ে দেওয়া হলো, বুক চিরে গেল, বুক চিরে রক্ত বর্তা আরম্ভ করলো, ইতিহাস সাক্ষী, ওনার দেহের রক্ত মাটিতে পড়ে নাই, ডানে পড়ে নাই, বামে পড়ে নাই, বরং কোরআন রেহালে খোলা ছিল, কোরআনের বুকে গিয়ে পড়লো। এরপরে তিনি যখন ঢলে পড়লেন, ডানে নয় বামে নয়, তিনি কোরআনের বুকে গিয়ে ঢলে পড়লেন। কোরআন যেন বলছে ওসমান, সারা জীবন তুমি আমাকে বুকে জড়িয়েছিলে, আজকে আমি তোমাকে বুকে জড়াতে চাই। কোরআন কিয়ামতের মাঠে ওসমানের সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে কোন শহীদের সাক্ষী হবে তীর, কারো সাক্ষী হবে তার বাড়ি, আর ওসমানের জন্য সাক্ষী দিবে স্বয়ং কোরআনুল কারীম, যে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের মাদ্রাসাকে সাহায্য করে তৈরি হয়েছেন ইনশাআল্লাহ, যেটা পারেন তারা দিয়ে দেন। এখানে এখন আর চাঁদার জন্য বলার সুযোগ নেই, এখানে নেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা এখানে দিয়ে যাই। সাদুরিয়া বলরামপুরের লেবার সমিতির পক্ষ থেকে 2,000 টাকা দান করা হলো, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা দানশীল তাদেরকে গুনাহ তাদের গুনাহ থেকে পাক করেন, আমিন। আল্লাহ তাদেরকে আরো হালাল কামের বরকত দান করেন, আমিন, এবং দীন ইসলামের জন্য কবুল করেন, আমিন।